আমাদের পিছনের কোনো একটা গাছের উপর থেকে বোধ হয় তীব্র স্বরে মানুষের কণ্ঠে ভেসে এলো একটা শব্দ। শব্দটা আচমকাই হওয়াতে আমরা তিনজনেই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, সাথে সাথে ধামসা মাদলের শব্দটাও থেমে গেল, সাথে আদিবাসী নারীদের নাচটাও। এরপর শুনতে পেলাম আমাদের ডান দিক থেকে বেশ কিছু মানুষের হেঁটে আসার শব্দ। ঝুপঝাপ শব্দ করে বেশ কয়েকটা মশালের আলো হাতে কিছু আদিবাসী মানুষের দল জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ঠিক ডান দিক থেকেই খুব দ্রুত বেগে চলে যাচ্ছে গ্রামের ভিতরে। আর সেই আদিবাসী মানুষের দলের মধ্যে হঠাৎই দেখতে পেলাম আমাদের জ্যাঠা মশাইকে। তার দুই হাত পিছনে বাঁধা। জ্যাঠামশাইয়ের সঙ্গে আরো একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখতে পেলাম, তারও হাত দুটো পিছন দিকে বাঁধা। আন্দাজ করে বুঝতে পারলাম ইনি তাহলে সুনীতি কুমার বাবু হবেন। কাশি আমার ঘাড়ে হাত দিয়ে টান দিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে ফেলল। আমার সঙ্গে সঙ্গে সুদীপ্তকেও টেনে গাছের আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চুপচাপ বসে থাক, পরিস্থিতি ভালো নয়। আমরা গাছের আড়ালের অন্ধকারের মধ্যে যেন মুহূর্তে হারিয়ে গেলাম। কাশি গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে গলার স্বর অনেকটা নামিয়ে নিয়ে বলল, জ্যাঠামশাইকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, দলে ওরা প্রায় 20-25 জন মতো লোক আছে, প্রায় সবার হাতেই তীর আর ধনুক আছে। তাহলে এখন জ্যাঠামশাইকে বাঁচানোর উপায় কি? উপায় একটা আছে, তবে তার জন্য আমাদের খুব দ্রুত কাজটা করতে হবে। কি করতে চাইছিস তুই? এই অতিকায় বিশ্বের অন্তরালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জগৎ চারা গাছের ন্যায় গজিয়ে ওঠে অবিন্যস্তভাবে। মানুষ নিজেদের স্বল্প পরিসরের গণ্ডির মধ্যেই নিজেদের ভিন্ন ভিন্ন পৃথিবী তৈরি করে। আলো আধারে চিরন্তন খেলায় সেই জগৎ কখনো আলোর মশাল প্রজ্বলিত করে, কখনো বা অন্ধকারের গর্ভ চিরে সেখানে অপশক্তির পূজোয় মত্ত হয়। সেই জগৎবাসী নিজেদেরকে পৃথক করে রাখে সমস্ত শুভ শক্তির আধার থেকে এবং অপরাধের নেশায় একের পর এক হিংসাত্মক পথ অবলম্বন করতে থাকে। গল্পাসুরের আজকের পর্বে থাকছে লেখক তন্ময় মুখার্জির কলমে ডিটেকটিভ অ্যাডভেঞ্চার মাঠা বুড়ুর মুখোশ। গল্প পাঠে থাকছে দেবাঞ্চন। গল্প শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই গল্পাসুরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা শুনতে থাকুন লেখক তন্ময় মুখার্জির গল্প মাঠা বুড়ুর মুখোশ। আজ সকালের দিকে বেরোবার জন্য আমি তোড়জোড় করছি। খুব প্রয়োজনীয় জিনিসপত্র আমার ব্যাগে বরাবরই আগে থেকে গুছিয়ে রাখাই থাকে। তবে যেহেতু মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস বাবা জীবনের দিন সাথে খোলো প্রকৃতির কোলে সবে মাত্র তার আগমন ঘটেছে, তাই খুব বেশি জামাকাপড় নেবার প্রয়োজন পড়ল না। ওদিকে কাশিকে পাঠিয়ে দিয়েছিলাম গাড়িতে তেল ভরতে। চলতি পথেও তেল ভরা যেত, কিন্তু সুদীপ্তর বাড়িতে যেতে গেলে পেট্রোল পাম্প থেকে আবার মেন রোড হয়ে অনেকটা ঘুর পথে ওদের গলিটায় যেতে হবে। আমার বাড়ি থেকে হেঁটে অবশ্য এগুলি ওগুলি করে 25 মিনিট মতো লাগে, তবে মেন রোড ধরে সোজা গেলে বেশ তাড়াতাড়ি হয়। বের হতে হবে বলে স্নান সেরে জামাকাপড় পাল্টে ফেলে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 11:30 বেজে গেছে। এখন এই সকাল সকাল না বেরোতে পারলে পুরুলিয়া পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। রাস্তাঘাটের কথা তো আর আজকাল বলা যায় না, মাঝপথে কোথায় গিয়ে আবার আটকে পড়তে হয় তার ঠিক নেই, তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। এরপর আবার ভদ্রলোক সেখানে কোথায় আছেন সেটাও তো খুঁজতে যাওয়া মানে খড়ের কাদায় সূঁচ খোঁজার মতন অবস্থা। ন্যাড়া পাহাড় যাচ্ছি বলে গেছেন মানে এই নয় যে তিনি বেল পাহাড়িতেই গেছেন। অদ্ভুত লোক একজন, ওনাকে বোঝাই মুশকিল। ভাবছি অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটায় আগে খুঁজে দেখব। শীতকালে শিমুল, পলাশ, মহুয়া এই রকম প্রায় সমস্ত গাছেরই পাতা ঝরে যেতেই অনেক পাহাড়কেই দূর থেকে ন্যাড়া বলেই মনে হয়। ওখানেই হয়েছে গ্যাঁড়াকল। এখন অযোধ্যা পাহাড়ে না খুঁজে পেলে অগত্যা সেই বেল পাহাড়িতেই যেতে হবে আমাদেরকে। এই সময় আমার বেডরুমে টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠল। মনে মনে ভাবলাম, দূর ছাতা, এই সময় আবার কে ফোন করলো? এমনিতেই তাড়াই আছি। দ্রুত পায়ে বেডরুমে ঢুকে টেলিফোনটাকে কানে ধরে রিসিভ করতেই ওপাশ থেকে আমাদের বাংলান্দিবাবু, মানে আমার একান্ত প্রাণের বন্ধু শ্রীমান সুদীপ্ত ভদ্রমশাই বললেন, হ্যালো বরুণ, বলে ফেলুন তাড়াতাড়ি। এর আগেও তোকে ফোন করেছিলাম। হ্যাঁ শুনেছি, কাশি বলল, তারপর বল। আচ্ছা বেশ, কাশি তোকে সকালে কিছু বলেছে? হ্যাঁ, সেই কারণেই তোর বাড়িতেই আসছি। তুই একটা কাজ কর, তুই চট করে তোর বাবা মা তোর বাড়ির সমস্ত ঠাকুর দেবতাকে প্রণাম টোনাম সেরে ততক্ষণে তৈরি হয়ে থাক, আমি একটু পরেই গাড়ি নিয়ে আসছি, দেরি করলে কিন্তু চলবে না। আরে দূর, তোরা তো তারা কিসের রে? আরেকটা খুব দরকারি খবর আছে শোন, সেই কারণেই তোকে আবার ফোনটা করলাম। আমাদের বাড়ির সাত সকালবেলার ঘটনা। খেয়েছে, সাত সকালে আবার কি ঘটলো? শোন, জ্যাঠামশাই গতকাল সন্ধ্যেবেলা বাড়ি থেকে তো বেরিয়ে গেলেন, ওই ধর ওই 6:30 নাগাদ একজন ভদ্রলোক আমাদের বাড়িতে নাকি এসেছিলেন জ্যাঠামশাইয়ের খোঁজ করতে। হ্যাঁ, তাতে কি হয়েছে? নিশ্চয়ই জ্যাঠামশাইয়ের চেনাশোনা কেউ হবে। দূর, আরে কথাটা তো শুনবি তো আগে, নাকি ভদ্রলোক জ্যাঠামশাইয়ের নামটুকু কেবল শুনেছেন কিন্তু কোনোদিনও নাকি চাক্ষুষ করেননি, বুঝতে পারলি? সেই জ্যাঠামশাইকে অনেকেই তো চেনেন তার গবেষণা আর তার কিউরিও শপের জন্য, মানে তার ঘরটার জন্য। তাতে কি হয়েছে? তা ভদ্রলোক হঠাৎ তোদের বাড়িতে কি কারণে এসেছিলেন সেটা বলেননি? এসে নাকি ভদ্রলোক অনন্ত কাকাকে জিজ্ঞেস করেছেন যে অমল কৃষ্ণবাবু বাড়িতে আছেন নাকি, তো অনন্ত কাকা তাকে জানায় যে জ্যাঠামশাই নিখোঁজ। তারপর? আরে বাবা, ব্যাপারটাকে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা কথায় বল না লোকটা কি করতে এসেছিলেন আর কি বলেছিলেন। ওনাদের নাকি খুব বিপদ, জ্যাঠামশাই না গেলে মরণ ছাড়া নাকি গতি নেই, সাথে একটা চিঠিও দিয়েছেন। মরণ ছাড়া আর গতি নেই, আবার চিঠি? চিঠিটা পড়েছিস? না, ছোটকা বোধ হয় সেই চিঠিটা পড়েছে, কারণ অনন্ত কাকা ছোটকাকে গিয়ে চিঠিটা দিয়েছে দেখেছি। তাহলে ছোটকার কাছ থেকেই চিঠিটার ব্যাপারে জানতে হবে। তোকে কিছু বলেনি যে চিঠিটায় কি লেখা আছে? সেটা জিজ্ঞেস করিনি। ঠিক আছে, বুঝতে পেরেছি, রাখ আমি তাহলে আসছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ওদিকে কাশি গাড়িতে তেল ভরে নিয়ে এসে বাড়ির গেটের সামনের রাস্তাটায় দাঁড়িয়ে হর্ন বাজাচ্ছে। আমি পিঠে ব্যাগ নিয়ে অমলদার হাতে সমস্ত বাড়ির দায়িত্ব তার কাঁধে দিয়ে বেরিয়ে গেলাম। আমার এই অ্যাম্বাসেডর গাড়িটা গত বছর একজনের থেকে খুব অল্প দামেই কিনে নিয়েছিলাম। মাঝে মধ্যে কেসের ব্যাপারে হঠাৎ হঠাৎ এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে খুব প্রয়োজন ছিল। তাছাড়া কাশির মতো একজন ভালো বন্ধু আর তার সাথে অত্যন্ত নিপুণ গাড়ির ড্রাইভার পেয়ে আমি সত্যি কথা বলতে একেবারে নিশ্চিন্ত। আমি গাড়িতে উঠে পড়তেই গাড়ি আমার বাড়ি ছাড়িয়ে মেন রোড ধরে চলতে শুরু করলো। এরপর কিছুটা দূর গিয়েই আবারও বাঁদিকে বিবেকানন্দ পল্লী দিয়ে ঢুকে বড় খেলার মাঠটার শেষ মাথায় সুদীপ্তদের দোতলা বাড়ির সামনে আমার গাড়িটা দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামতে যাব, সেই সময় সুদীপ্ত ওর পিঠ ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে পিছনে সিটে এসে উঠে বসে পড়ল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও চল, তা এখন কোথায় যাব আমরা? পুরুলিয়া, অযোধ্যা, তারপর সেখানে খুঁজে না পেলে সোজা বেলপাহাড়ি যাব। আবার গেছেন নাকি ওখানে? সেখানে গেছেন কিনা জানি না, তবে সেটাকে আপাতত আন্দাজ করে ধরেই নিয়ে যাচ্ছি। তাহলে আর কি, ওর আন্দাজ তো আর মিথ্যে হয় না, চল যাওয়া যাক। কিন্তু ছোটকার সঙ্গে কিছু কথা বলার ছিল যে, ছোটকা বাড়ি নেই? তার আবার আজ থেকে মর্নিং ডিউটি চলছে, তার বিরতির সময় ওই 11:30, তখনই ফিরবে। তাহলে দাঁড়িয়েই যাই। চল না, রাস্তায় যেতে যেতেই দেখা হয়ে যাবে। আচ্ছা চল। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই সুদীপ্তদের পাড়ায় ঢোকার মুখের তিন রাস্তার মোড়টায় দেখি ছোটকা সাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছে। আমি জানলা দিয়ে মুখ বার করে ছোটকাকে সামনে থেকে ডাক দিতেই ছোটকা আমাদের গাড়িটা দেখতে পেয়ে সাইকেল থেকে নেমে একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়িটাকে রাস্তার একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে আমি আর সুদীপ্ত গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে এগিয়ে চায়ের দোকানের সামনে যেতেই ছোটকা বলল, যাক ভাগ্য ভালো যে তোর সঙ্গে পথেই দেখা হয়ে গেল, এখন বাড়িতে ফিরে তোকেই ফোন করতে যাচ্ছিলাম। লক্ষ্য করলাম এক গাল হাসির বদলে ছোটকার চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ। তার সাথে এটাও বুঝতে পারলাম যে এইবারের ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না, গুরুতর কিছু একটা ঘটেছে। হ্যাঁ, আমারও তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল, কি হয়েছে বলো তো? আগে বল, তোরা কি বর্দাকে খুঁজতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কিন্তু ছোটকা, তোমাকে এত চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে কেন? কি হয়েছে কি? কবে আর কি, বর্দা এবার নিজেই বেশ বড় একটা বিপদের মুখে পড়তে চলেছেন বোধ হয়। কি হয়েছে কি সেটা আগে বলবে তো নাকি? বাড়িতে চল আগে, এখানে বলাটা ঠিক হবে বলে মনে হয় না। গাড়িটা পারলে এখানেই থাক, অসুবিধা নেই। কাশিকে গাড়িতে বসিয়ে আমরা হাঁটতে হাঁটতে ফিরে এলাম সুদীপ্তদের বাড়িতে। ছোটকা বলল, আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। আমি আর সুদীপ্ত ছোটকার ঘরে যাব বলে পা বাড়িয়েছি কি সুদীপ্তর বাবা শ্রী অনাদিচরণ ভদ্রমশাই নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরা, তার বগলে একটা ছাতা আর তার কাঁধে একটা ঝোলা ব্যাগ। বুঝতেই পারলাম স্কুলে যাচ্ছেন। ঘর থেকে বেরিয়ে এসে মোটা ফ্রেমের চশমাটাকে নিজের ধুতির কোটায় বার কতক মুছে নিয়ে তারপর চোখে দিয়ে আকাশের দিকে চেয়ে নিজের দুই হাত তুলে একটা প্রণাম করে বললেন, আরে কই গো তুমি, আমি তাহলে আহ। কথাটা আচমকাই থামিয়ে দিয়ে আমাদের দুইজনের দিকে চোখ পড়তেই কেমন যেন ড্যাব ড্যাব করে চেয়ে থেকে বললেন, বাবা, বরুণচন্দ্রের ভালো চাকরি জুটেছে দেখছি। একজন পালাচ্ছেন আর উনি তাকে গিয়ে ধরে বেঁধে নিয়ে আসতে যাচ্ছেন। ভালো বেশ শুরু হয়েছে। যাও যাও, আবার যাও গিয়ে বুড়োটাকে ধরে নিয়ে এসো না, আমার আবার ওদিকে স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। যে যা ইচ্ছা করুক গিয়ে, আমার আর কি, বাকি জীবনে এর থেকে আমার যে আর মরা অবধি মুক্তি নেই সেটা এখন বেশ বুঝতে পেরে গিয়েছি। আরে কই গো ঘণ্টুর মা, গেলে কোথায়, কি জ্বালারে বাবা। এই যে এলেন গিন্নি, এই দাও দেখি তাড়াতাড়ি। ঘণ্টু মানে সুদীপ্তর মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, এই যে ধরো তোমার পান। দুগা দুগা, পানটা বানাতে সময় লাগে তো নাকি? উফ, সকাল সকালে কিরকম মরার কথা। হ্যাঁ, ভালো মন নিয়ে স্কুলে যাও না, তোমাকে কি খুঁজতে যেতে হচ্ছে নাকি? তোমার চিন্তা কিসের এত? তাহা রে, তোরা ফিরে এলি যে। সুদীপ্ত বলল, হ্যাঁ যাব, সরকার সাথে কিছু কথা ছিল। সুদীপ্তর বাবা বলল, শোন, মায়ের কাছে টাকা রেখে গেছি, ওটা নিয়ে তারপর যাস, যত সব ঝামেলা এরা শেষ নেই, কিছুই বলা যাবে না দেখছি। আবার ভেঙেছে বুড়োটা, সারা জীবনে আর কাজ নেই। এই বলে তিনি চলে গেলেন। ওফ, ভেবেছিলাম যুদ্ধ শুরু হলো বলে। যাক, তাড়াহুড়োতে ছিল বলে বেঁচে গেছি। ছোটকা নিজের ঘর থেকে বেরিয়ে এসে বলল, আরে আয়, দাঁড়িয়ে গেলি কেন? বৌদি, অনন্তদাকে আমার জন্য এক কাপ চা দিয়ে যেতে বলো তো। আচ্ছা ছোট, তুমি যাও, আমি পাঠিয়ে দিচ্ছি বলে সুদীপ্তর মা চলে গেলেন। আমরা দুজন ছোটকার ঘরে গিয়ে ঢুকলাম। ছোটকা খাটের এক পাশে পাশ বালিশে হেলান দিয়ে বসে বললেন, আমার কাছে এসে বস, আর এটা পড়ে দেখ, আমি কিন্তু আগেই পড়েছি। এই বলে একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। আমি খুলে দেখলাম সেটা একটা কারোর চিঠি। বেশ প্যাঁচালো হাতের লেখা হলেও আমার পড়তে খুব একটা অসুবিধা হলো না। কাগজটায় লেখা আছে, বন্ধু বিষ্ণুপদ, কেমন আছিস জানি না, আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছিস, কিন্তু আমি ভালো নেই, ইদানিং খুব চিন্তায় আছি রে। আমার কেন জানি না এখন মাঝে মধ্যে মনে হচ্ছে আমার বাড়ির চারপাশে রাত হলেই কারা যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। কারা ঘুরে বেড়ায় জানি না, তবে সাহস করে দু একদিন দেখার চেষ্টা করেছি, বিশ্বাস কর কাউকে দেখতে পাইনি। তবে বেশ কয়েকটা কালো লম্বা ছায়া মূর্তিকে দেখেছি, তাদের মুখ দেখতে পাওয়া যায় না, অথচ তাদের পায়ের শব্দ আমি অনবরত শুনতে পাচ্ছি। তুই জানিস আমার চাকর শুকলাল মান্ডি ছাড়া আর কেউ আমার আর নেই। শুকলালও সেই শব্দগুলো পেয়েছে, সেও কালো কালো মূর্তিগুলোকে নাকি আমার মতোই দেখেছে, তাই এখন আর সে রাতে আমার বাড়িতে থাকতে চায় না। এখন রাত হলেই আমার বড় ভয় করছে রে। তুই যে মাঠা বুড়ুর মুখোশটা আমার কাছে রেখে গিয়েছিলি, ওটাই কি এসবের কারণ হতে পারে? দেখ, ভূত প্রেতে আমার একেবারেই বিশ্বাস নেই তুই জানিস। তবে শুকলাল সেই দিন হঠাৎ করে দেখে বলছিল ওই মুখোশটা নাকি অভিশপ্ত, আমার কাছে রাখাটা ঠিক হবে না, আমার নাকি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় মুখোশটাকে পাওয়ার জন্যই আমাকে কেউ ভয় দেখাবার চেষ্টা চালাচ্ছে। তুই তো মুখোশটার মূল্য সম্পর্কে জানিসই, দলের আরো অনেকেরই ওটার উপর নজর ছিল বলেই আমার এই কথাটা মনে হয়েছে। আগামী কতদিন আর বেঁচে থাকব জানি না বন্ধু, সময় থাকতে থাকতে তোর জিনিস তুই নিয়ে যা, আমি আর আমার কাছে এই মুখোশ লুকিয়ে রাখতে পারছি না। কেউ হয়তো জেনে ফেলেছে মুখোশের খবরটা, শুকলালের হাত দিয়ে চিঠিটা পাঠালাম, তুই আমার বাড়িতে এলে তবেই আমি সেই মুখোশটাকে একমাত্র তোর হাতেই দেব। চিঠিটা পাওয়ার পরে যত তাড়াতাড়ি পারিস চলে আসিস, আমি অপেক্ষায় আছি, ভালো থাকিস। ইতি তোর বন্ধু সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গ্রাম চিরুগাড়া, অযোধ্যা, পুরুলিয়া। চিঠি পড়া শেষ করে বললাম, তাহলে আন্দাজ জ্যাঠামশাই চিরুগাড়া গ্রামে গেছে তার বন্ধুর বাড়িতে, তাই তো? ছোটকা বলল, হ্যাঁ, কিন্তু আরো কথা আছে যেটাকে নিয়েই আসল ভয়। সেটা আবার কি? পর্দা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে রাত 10টা কি 10:30 নাগাদ একটা টেলিফোন আসে। আমি বৈঠকখানায় গিয়ে ফোন ধরে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে একটা অসম্ভব বিশ্রী গলায় কেউ একজন লোক বলে ওঠে, কে বিষ্ণু বলছিস? না, তিনি তো বাড়ি নেই, কিন্তু আপনি কে বলছেন? ও, তাহলে তোর কথাটা বলে লাভ নাই কো, ওকেই তো দরকার তো ছিল। যা বলবার আমাকে বলুন, আমি ওর ছোট ভাই কথা বলছি। লোকটা খানিকটা সময় থেমে থেকে তারপর কেমন যেন চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল। শুনো, বিষ্ণুকে বলি দিবে ভালোয় ভালোয় মাঠাবুরুর মুখোশটা যেন মুখে দিয়ে দেয়, না হলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আপনি কে বলছেন সেটা না জেনে তাকে কিভাবে এই কথাটা বলবো? মানজি হারাম বিধু মন্ডির কথা বললেই হবে, যদি মুর কথাটা না শোনে তাহলে কিন্তু উয়ার পক্ষে ভালো হবে ক্লাই, উয়ার দাদাকে আর জীবিত দেখতে পারবেক নাই কখনো, কথাটা যেন মনে থাকে। বলেই ফোনটা কেটে দিল। যথাসম্ভব লোকটা সাঁওতাল, এখন বল কি করা যায়। এই ফোনটা আসার পর থেকে আমি খুব চিন্তায় আছি, পথে যদি পর্দার কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলতো? তার মানে আসল কথাটা হলো, মাঠাবুড়ুর মুখোশটাকে নিয়ে ঘটনাটা ঘটেছে, জ্যাঠামশাইয়ের বন্ধুকে দল বেঁধে কেউ ভয় দেখাচ্ছে, অথচ বাড়িতে ঢুকে সেই মুখোশটা নেবার সাহস পাচ্ছে না। তাহলে এই বিধু মান্ডি নামে লোকটা জানে না যে মুখোশটা ওনার কাছে আছে, যদি তাই হয় তাহলে তাকে ভয় দেখাচ্ছে কেন? জ্যাঠামশাই মুখোশটাকে যদি নিয়ে আসতেই যায় তাহলে এই লোকটা ছেড়ে দেবে বলে মনে হয় না। এই সেটাই তো কথা, এখন কি করবি? জ্যাঠামশাই এতক্ষণে বোধ হয় পুরুলিয়ার সেই চিরুগাড়া নামের গ্রামটায় পৌঁছে গেছেন আশা করি, এবার তিনি কি পরিস্থিতির মধ্যে আছেন সেটাই তো জানি না। এখন প্রায় 12:15 বাজে, এক্ষুনি বেরিয়ে না পড়লে আমাদের গ্রামটাকে খুঁজে পেতে অসুবিধে হবে। হ্যাঁ, একটাই ভালো খবর যে আমরা এবার তার ঠিকানাটা অন্তত জানতে পেরেছি। যে লোকটা ফোন করেছিল তার নাম মাঝি হারাম বিধু মান্ডি, তাই তো? হ্যাঁ, ওই নামটাই তো বলল। আসলে সাঁওতালদের গ্রাম প্রধানকে মাঝি হারাম বলে, আর তার একজন সহকারীও থাকে, তাকে বলে জোঁক মাঝি। তার মানে এই ভদ্রলোক চিরুগাড়া গ্রামের গ্রাম প্রধান নয় তো? সুদীপ্ত বলল, আচ্ছা, কিসের মুখোশ সেটাই তো বোঝা যাচ্ছে না, যার দাম নাকি আবার অনেক, সেটা আবার সোনা দিয়ে তৈরি করা নয় তো? পুরুলিয়া মানেই ছৌ নাচের কোনো মুখোশ হতে পারে, কিন্তু চিঠিতে মূল্য জানিস এই কথাটার মানেটা ঠিক বুঝতে পারলাম না। ছৌয়ের মুখোশ আবার মূল্যবান হতে পারে এটাতেই তো আমার চিন্তা হচ্ছে। সোনার মুখোশ বলছিস? আমার কিন্তু সেটা একেবারেই মনে হচ্ছে না রে, মুখোশটাকে আগে আমাদের দেখার দরকার। মুখোশটার কিছু একটা তো বিশেষত্ব আছে। জ্যাঠামশাই চিঠিটা পাওয়ার আগেই সেখানে দৌড়লেন কেন, এটাও একটা ভাবনার বিষয়। কিছু বুঝে উঠতে পারছি না। জ্যাঠামশাই কি আগেই বুঝতে পেরেছেন কিছু, নাকি কেউ তাকে খবরটা দিয়েছে? এইসব জানতেই হবে ঝটকা। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়, পৌঁছে কি হলো না হলো আমাকে একবার জানাস। সে নিয়ে চিন্তা নেই, আমি ফোন করে বলে দেব। তাহলে বেরিয়ে পড়ি ঝটকা। আমরা ছোটকার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। সুদীপ্তদের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পুনরায় গাড়িতে উঠে পড়লাম। পিছনে সিটে বসে কাশিকে নির্দেশ দিতেই গাড়ি ছুটিয়ে দিল। গাড়ি গতি নিয়ে ছুটল সোজা জাতীয় সড়ক ধরে। কাশি বলল, বুঝলি বরুণ, শুনলাম নাকি কয়েক বছর পরে এই রাস্তাটাকে আরও উন্নত করার প্রকল্প শুরু হয়ে যাবে। তাতে যাতায়াতেরও আরও সুবিধা হবে। বাইপাস রোড নাম হবে শুনলাম। রাস্তাটা দিয়ে যেতে হলে নাকি টোল ট্যাক্স দিতে হবে। সুদীপ্ত বলল, আগে গালে টোল পড়তো, বছরখানেক পরে রাস্তায় টোল পড়বে, কি বলিস কাশি? ঝকঝকে ভালো রাস্তা দিয়ে গেলে যে আরও তাড়াতাড়ি পৌঁছতে পারবি সেটা ভেবে দেখ। এখন রাস্তাটার কি দশা দেখেছিস? যুগ পাল্টে গেছে রে বরুণ, আজকালকার দিনে ভালো পথে চলতে গেলেও দেখছি টাকা লাগে। হ্যাঁ, কি আর কি নয় কাশি, সরকার টাকাটা নেবে রাস্তাটাকে ঠিকঠাক করে রাখার জন্য। এখন চারটে গাড়ি পাশাপাশি চলতে পারে, এরপরে রাস্তাটা আরও চওড়া হয়ে গেলে একসঙ্গে ছটা গাড়ি যাওয়া আসা করতে পারবে। ভালো কথা, ডানকুনি পৌঁছে একটা ভালো সরাইখানা দেখে গাড়িটাকে দাঁড় করাস, দুপুরে খাওয়াটা সেরে নেব। ঠিক আছে। তুই এর আগে একবার পুরুলিয়া গিয়েছিলিস না? হ্যাঁ, বছর দশেক আগে, তবে তখন ঘুরতে গিয়েছিলাম। চারিদা গ্রামের নাম শুনেছিস? না, কেন, সেখানে কি আছে? সেটা একটা বিখ্যাত গ্রামের নাম। বাগমুন্ডি থানার অন্তর্গত এই চারিদা গ্রামে 40টা সূত্রধর পরিবার এই ছৌ নাচের মুখোশ তৈরি করে। তাছাড়াও পুরুলিয়ায় জয়পুর থানার ডুমুর্ডি গ্রামের 5টা পরিবার এই মুখোশ তৈরি করে। কিন্তু চারিদা গ্রাম হচ্ছে মুখোশ তৈরির পাঠশালা বলতে পারিস। যদি সুযোগ পাই তোকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো। তা এমন কী দিয়ে তৈরি হয় যে সেই মুখোশগুলো একেবারে অমূল্য? এমন কিছুই দাম নয়, তোর আমার সাধ্যের মধ্যেই। চাইলে দু চারটে তুই অনায়াসে কিনতেই পারিস, ঘরে সাজিয়ে রাখার জন্য আর কি। তবে জ্যাঠামশাইয়ের সেই মাঠাবুরুর মুখোশটা মূল্যবান কেন সেটাই জানা দরকার। আচ্ছা, জ্যাঠামশার বন্ধু মানে সুনীতিবাবুর বাড়ির চারপাশে রাত্রিবেলা কি সত্যি ভূতটুত ঘুরে বেড়ায় রে? মানে তোর কি এটা বিশ্বাস হয়? ভাবছিলাম তুই চিঠিটায় ভূতের কথা শুনে এখনও কিছু প্রশ্ন করছিস না কেন। তুই যা ভীতু তাতে আমার চিন্তা হচ্ছে ওই রকম বন বাজারের অন্ধকারের মধ্যে তুই অজ্ঞান না হয়ে পড়িস। বলা যায় না রাতের দিকে ওই কালো কালো লম্বা ভূতগুলোকে যাচাই করে দেখতে যেতে আবার না হয়, তবে আমার চোখে পড়লে আমি কিন্তু ছাড়ছি না। আবার ইয়ার কি শুরু করে দিলি তো? আচ্ছা, তোর সাহস আমার চেয়ে 1.5 গুণ বেশি, আর তুই এসব বিশ্বাস করিস না আমি জানি, তবুও তুই তো সেখানে একবার গিয়েছিলিস, তাই এরকম কিছু আছে কি না জানতে চাইছি। না, ভূত বলে সেখানে কিছুই নেই, তবে রাস্তাঘাট আর যা পাহাড় ঘেরা জঙ্গল আছে তাতে রাতের দিকে একটুখানিতে গা ছমছম করবেই। ভূত না থাকলেও বিষধর সাপ আর অনেক হিংস্র প্রাণী রাতের বেলায় পাহাড় চত্বরে ঘুরে বেড়ায়। এই সব নানান কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডানকুনি। ঘড়িতে তখন দুপুর প্রায় 1:30 বাজে। ডানকুনিতে হাইরোডের পাশে একটা সরাইখানায় গিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। খেতে খেতে আমাদের কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে সমস্তটাই ঠিক করে নিলাম। একটা জিনিস ভালো হলো যে কাশির আবার পুরুলিয়ার যাওয়ার রাস্তাটা বেশ ভালোই চেনা ছিল দেখলাম, তাই আর সেই নিয়ে চিন্তা করলাম না। শুধুমাত্র চিরুগাড়া গ্রামটা সে চেনে না বলল, তবে যথাসম্ভব পারডি গ্রামের আগে কি পরে বলে সে ধরে নিল। সে যাই হোক, সরাইখানা থেকে খেয়ে বেরোতেই আমাদের প্রায় 45 মিনিট মতো সময় লেগে গেল। চট করে গাড়িতে উঠে পড়লাম। এবার সোজা রাস্তা ধরে ছুটে চললো আমাদের গাড়িটা। এদিকে বেলা পড়ে আসছে, গাড়ির দুলুনিতে ঘুম চলে এলো চোখে। শেষকালে ঘুমিয়েই পড়লাম, সুদীপ্তও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কাশি এক টানা গাড়ি চালিয়ে চলেছে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, কাশির ডাক শুনে ঘুম ভেঙে গেল। বরুণ, এ বরুণ, জানলাটা বন্ধ করে দে তাড়াতাড়ি। আরে বাস, দুজনেই তো দেখছি ঘুম হচ্ছে। চোখ খুলতেই দেখি চারিদিকে শুধু অন্ধকার, মাঝে মধ্যে রাস্তার দুই পাশের দোকানগুলোর আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর দুই চারটে দুচাকা চারচাকা গাড়ি আমাদের কখনো সামনে থেকে আসছে, কখনো আবার আমাদের গাড়ির পিছনে এসে হর্ন বাজিয়ে ওভারটেক করে সামনে দিয়ে চলে যাচ্ছে। বেশ কয়েক ফোঁটা বৃষ্টির ছাট চোখে মুখে এসে হাওয়ার সাথে ভেসে এসে লাগতেই বুঝতে পারলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তার দুই পাশে দেখছি শুধু বড় বড় গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে গেছে এক ফালি কালো পিচের রাস্তা। বহু দূরের অন্ধকার আর প্রবল বৃষ্টির ছাটকে ভেদ করে কেবল ছুটে চলেছে। আমি গাড়ির কাঁচ তুলে দিয়ে বললাম, কোথায় আছি রে এখন? কাশি বলল, বাগমুন্ডি পেরিয়ে এসেছি, এখন বলরামপুরের মেন রোড ধরে শ্রীরামপুরের দিকে যাচ্ছি। পুরুলিয়া ঢুকে গেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন আশেপাশে কাউকে জিজ্ঞেস করে চিরুগাড়া গ্রামটা খুঁজে বার করতে হবে। বৃষ্টি কখন শুরু হলো রে? তা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এইদিকে বৃষ্টির বেগটা দেখছি খানিকটা বেশি, আশেপাশে পাহাড় শুরু হয়ে গেছে, বুঝতে পারছিস কিছু? সুদীপ তো ঘুম জড়ানো গলায় বলে উঠল, পাহাড়? ওই পাহাড়? এ বাবা, এ কি কিরকম ঘুটঘুটে অন্ধকার রে বাবা। সুদীপ তো জানিস কি, এইসব রাস্তায় কিন্তু তেনারা ঘুরে বেড়ায়, তবে আরেকটু রাতের দিকে। ভূতের ভয় দেখাচ্ছিস নাকি? না ঘোরাঘুরি করার কোনো তো কারণ দেখছি না রে। বাপরে, এ কোথায় এলাম রে? নিজে চোখের সামনে নরক দেখছি বলে মনে হচ্ছে। রাস্তাটার আশেপাশে বাড়ি ঘর কিছুই নেই। কাশি, তুই কি ভূতে ভয় করিস? হ্যাঁ, ভূত? হ্যাঁ, সে আবার কি জিনিস ভাই? জীবনে কত বন বাজারে, পুরনো ভাঙা বাড়িতে, আর না জানি কত জায়গায় আমি পুলিশের কাছ থেকে গা ঢাকা দিয়েছি। যেখানে রাতের বেলা তো দূরে থাক, দিনেও লোকে যেতে সাহস পায় না, আর আমি সেই সব জায়গায় কতদিন লুকিয়ে থেকেছি তার কোনো হিসেব নেই। তবে সত্যি কথা বলতে, এই একটা জিনিস আমার দেখবার খুব শখ আছে। হ্যাঁ, তোর আর কি, যেদিন ঘাড়ে চেপে বসবে সেই দিন বিশ্বাস করবি। তোর এত ভূতে ভয় কিসের বলতো? তুই কি ভূত দেখেছিস নাকি তোর কোনো দিন ঘাড়ে চেপেছিল? আমার মা দেখেছে। আরে, সেবার কালী পুজোর সময় আমার বর্ধমানের মামার বাড়িতে গিয়েছিলাম না। কথাটা বলতেই ঘর ঘর শব্দ করে গাড়িটা থেমে গেল। আমি বললাম, কি হলো রে আবার? কাশি বলল, সামনে তাকিয়ে দেখ একবার। আমি আর সুদীপ তো দুইজনেই গাড়ির সামনেটার দিকে তাকিয়ে হেডলাইটের আলোতে দেখি একটা শুকনো বাঁশ রাস্তার মাঝ বরাবর একটুখানি উপর দিকে হেলে পড়ে আছে। দুই পাশে ভীষণ ঘন জঙ্গল, তবে প্রবল বৃষ্টিতে সামনের দৃশ্যটা প্রায় ঝাপসা বলে শুধু বাঁশটুকুই দেখতে পেলাম। কাশি বলল, এটা একটা লেভেল ক্রসিং বলে মনে হচ্ছে। এখানে আবার লেভেল ক্রসিং? রেল কোম্পানি নিজেদের থেকে কিছু লেভেল ক্রসিং তৈরি করে দিলেও বেসরকারিভাবে অনেক গ্রামগঞ্জের মানুষ রেল লাইন পারাপারের জন্য, নিজেদের সুবিধের জন্য এই ধরনের লেভেল ক্রসিং বানিয়ে নেয়। সামনেরটা তেমনই কিছু হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে এমন একটা পাণ্ডব বর্জিত এলাকার মধ্যে থেকে আবার কোন লাইনে ট্রেন যায় রে? তাছাড়া গার্ড রুমটাও চোখে পড়ছে না, ট্রেন চলে গেলে রাস্তা থেকে বাঁশটা ওঠায় কে? নেমে দেখে আসছি, দাঁড়া। সুদীপ তো কেমন একটা ভয় জড়ানো গলায় বলল, দেখিস কাশি, সাবধান, এখানে আবার ডাকাত ঠাকাত নেই তো, কিছুই বলা যায় না। কাশি বলল, তুর, ও ডাকাতের আমি জম, বুঝতে পারলি? শুধু চুপ করে বসে থাক, যাই হয়ে যাক গাড়ির দরজা খুলবি না, বাইরে বেরোনোর চেষ্টা করবি না একদম, বাকিটা আমি সামলে নেব। এই কথা বলে কাশি হেডলাইটের আলো জ্বালিয়ে রেখেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টির ছাট উপেক্ষা করে হাঁটতে হাঁটতে চলে গেল অনেকটা সামনের দিকে, পাঁচটায় হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে ডান দিকের অন্ধকারে চলে গেল। কোথায় গেল কে জানে, হাজার হোক একটা চিন্তা তো রয়েই যায়। হাত ঘড়িতে তখন দেখলাম প্রায় 7:30 বেজে গেছে। কাশি গেছে তো গেছে, তার আর দেখা নেই। সুদীপ্ত বলল, কাশি কোথায় গেল বলতো? আমার কিন্তু খুব ভয় লাগছে রে। আর একটুখানি দেখি, তারপর কাশি ফিরে না এলে আমরা বেরিয়ে দেখব। কথাটা মনে করতেই দূরে তাকিয়ে এইবার গাড়ির হেডলাইটের আলোতে কাশির দেখা পেলাম। বৃষ্টির ছাট উপেক্ষা করে দৌড়তে দৌড়তে এসে গাড়িতে ঢুকে পড়ল। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, বললাম না এটা একটা লেভেল ক্রসিং, চক্রধরপুর লাইন এটা। গার্ডরুমে একজন সাঁওতালি বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। চিরুগড়া গ্রামের ঠিকানাটা জিজ্ঞেস করে এলাম। আমাদের অনেকটা পথ পিছনে যেতে হবে এখন, এখান থেকে বাঁশি ঝাড় হয়ে তারপর যেতে হবে। চিরুগড়া গ্রামের পরেই আছে পারডি গ্রাম। তাহলে আর কি, গাড়িটা চট করে ঘুরিয়ে নে। বৃষ্টিটা ধরে এসেছে দেখে মনে মনে ভাবলাম, অন্ধকারে একবার সামনেটা দেখে আসি, দেখতে বেশ ভালোই লাগছে। বাতাসে একটা সোঁদা মাটির গন্ধ পাচ্ছি। কাশিকে কথাটা জানাতেই বলল, গার্ড বৃদ্ধ ভদ্রলোক, চল না সামনে থেকে ঘুরেই আসি। গ্রামের অন্ধকার পরিবেশেও কিন্তু একটা প্রাণ আছে। ট্রেন কখন আসবে তার ঠিক নেই, বেচারা একলা একফালি একটা টিনের চালের নিচে বসে লেভেল ক্রসিং সামলে যাচ্ছে, কি তাজ্জব ব্যাপার। সুদীপ্ত বলল, সাহস আছে তাহলে। কাশি বলল, সবাই কি আর তোর মতো নাকি? হ্যাঁ। আমরা গাড়ি থেকে নেমে টর্চ হাতে নিয়ে বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে টর্চের আলো ফেলে দেখলাম আমাদের সামনে ট্রেনের দুটো লাইন। পিচ ওটা রাস্তাটার ওপারেও একটা শুকনো বাঁশ একইভাবে রাস্তার মাঝ বরাবর হেলে পড়ে আছে। বাঁশের মাথায় একটা সড়ি বাঁধা আছে বলে মনে হলো। সেই সড়িটেনেই বোধহয় রাস্তা থেকে বাঁশ দুটোকে তোলা হয়। আমাদের ডান দিকেই একটা ছোট্ট টিনের গুমটির ভিতর লণ্ঠনের আলো দেখতে পেয়ে সেখানে এগিয়ে গিয়ে দেখলাম একজন বছর ষাটেকের সাঁওতালি বৃদ্ধ ভদ্রলোক মাদুরে হাঁটু গেড়ে বসে আছে। তার রোদে পোড়া তামাটে গায়ের রং, মাথায় আর মুখে অজস্র বলিরেখার ভাঁজের ফাঁকে ফাঁকে সাদা খোঁচা খোঁচা দাড়ি, পরনে শুধুমাত্র হাঁটু অবধি সাদা ময়লা ধুতি, সম্পূর্ণ খালি গা, হাতে পায়ে লোহার মল। আমাদের তিনজনকে একসঙ্গে ঘরের দিকে এগিয়ে আসতে দেখে নিজের চাটাই থেকে উঠে দাঁড়িয়ে লণ্ঠনটাকে হাতে নিয়ে সামনে বাড়িয়ে ধরে কেমন একটা ভয়ার্ত ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এদিকে এদিকে আই লিখে নে বাবুরা, এই জায়গাটা মোটেই ভালো নয় রে। পলাইসা পলাইসা এখান থেকে, পলাইসা বাবুরা পলাইসা এখান থেকে, পলাইসা পলাইসা। আমরা তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তার দিকে ফিরে তাকাতেই কাশি বলল, কিনে পলাই যাবো কিনে। বুড়ো বৃদ্ধ বলল, শুনতে পারছিলিস বাবু, গাড়ি গাড়ি আইকে। আমি ভাবলাম বুড়ো কি পাগল নাকি, কিন্তু না, বুড়ো যেটা তার ভাষায় বলল সেটা শুনে সত্যি আর সেখানে দাঁড়িয়ে না থেকে জিনিসটাকে দেখতে যেতে হলো। বুড়ো বলল, ইদানিংকালে নাকি একটা রেলের ফাঁকা কামরা রোজ রাত 8টা বাজলেই এই লাইন দিয়ে ছুটে চলে যায়। শুধু তাই নয়, সেই কামরা থেকে নাকি অনেক মানুষের মরণ চিৎকার ভেসে আসে। কাশি আর আমি বুড়োর কথা শুনে হাসতে যাব, কিন্তু সত্যি কথা বলতে এর আগে আমার জীবনে এই রকম অভিজ্ঞতা বোধহয় কখনো হয়নি। ঘড়িতে দেখলাম কাঁটায় কাঁটায় ঠিক রাত তখন 8টা বাজে, আর দূর থেকে একটা ঘর ঘর ঘর শব্দ ধীরে ধীরে যেন এগিয়ে আসছে বলে মনে হলো। বৃদ্ধ ভদ্রলোক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় রেল লাইনের এক পাশে, আমরাও তার পিছন পিছন গিয়ে দাঁড়াই। আমাদের বাঁদিকের রেল লাইন বরাবর রেলের সিগন্যাল পোস্টগুলোর লাল আলোগুলোকে অন্ধকারে আরও স্পষ্টভাবে দেখতে পারছি। সেই লাল আলো রেল লাইনের উপর পড়ে অন্ধকারে দুটো রেখা যেন চোখের সামনে ফুটে উঠেছে। একটা শিরশিরে বাতাস পাতায় পাতায় ঘর্ষণ তুলে রেল লাইনের ধারের পরিবেশটাকে কেমন যেন ভৌতিকতার রূপ দিয়েছে। তাকিয়ে আছি রেল লাইনের দিকে চোখ রেখে, দেখছি অনেক দূর থেকে ঘর ঘর শব্দটা ক্রমশ আমাদের যেন ধীরে ধীরে আরও কাছে এগিয়ে আসছে। দূরের সিগন্যাল পোস্টের লাল আলোগুলো যেন এক এক করে নিভে নিভে আসছে। রেল লাইন বরাবর লাল আলোর রেখাটাও কিসের একটা ছায়ায় যেন ঢেকে দিতে দিতে আসছে। কিছুটা সময়ের অপেক্ষা। এরপর কানে ভেসে আসলো অনেকগুলো মানুষের একসঙ্গে তীব্র স্বরে আর্তচিৎকার। সেই মরণ চিৎকারের শব্দ শুনে এক মুহূর্তে মনে হলো মানুষগুলোকে গলায় ধারালো ছুরি চালিয়ে দিয়েছে, আর তারা বাঁচার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘর ঘর ঘর শব্দটা আমাদের একেবারে সামনে দিয়ে দ্রুত বেগে ছুটে গেল, সঙ্গে করে যেন নিয়ে গেল অসংখ্য মানুষের শেষ জীবনের কাতর আর্তচিৎকার। চোখের সামনে স্পষ্ট দেখলাম একটাই ট্রেনের কামরা, ভিতরে পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখা গেল না। কেবল বুঝতে পারলাম দূরের অন্ধকারে যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই ইঞ্জিনবিহীন ট্রেনের একটাই কামরা, সঙ্গে শব্দগুলো। আমরা তিনজন কেবল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাতের টর্চটা কখন যে হাত থেকে পড়ে গেছে খেয়াল নেই। বৃদ্ধ ভদ্রলোকের ভয়ার্ত কণ্ঠস্বরে হুঁশ ফিরে পেলাম। সে তার ভাষায় বলল, বাবুরা বাবুরা এবার বিশ্বাস হইল, পলাই যা পলাই যা বাবুরা এখান থেকে পলাই যা। কাশি বলল, এই জায়গার নাম কি? বৃদ্ধ ভদ্রলোক বললেন, গন্ধিয়া গন্ধিয়া। সুদীপ্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কি হলো। বৃদ্ধকে বললাম, এই ব্যাপারটা কি রোজ হয়? বৃদ্ধ ভদ্রলোক বললেন, এখন রোজ রাতে নাকি এইরকম হয়, তাই ইদানিং এই লেভেল ক্রসিং দিয়ে সন্ধ্যে থেকেই লোক চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপারটাকে খতিয়ে দেখা দরকার আছে বলে ঠিক করলাম সুযোগ পেলে আরও একবার আসব, যাচাই তো করতেই হবে। ফিরে চললাম গাড়ির দিকে, চেয়ে দেখি আমাদের গাড়িটার হেডলাইটের আলো নিভে গেছে। কেন, কেই বা নেভালো, সেটা নিয়েই তিনজনে চিন্তায় পড়ে গেলাম। ফিরে যাচ্ছি যখন, তখন আমার সমস্ত শরীরটা কেমন যেন শিরশির করছে। অনবরত একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। আশেপাশে ঝোপ জঙ্গলের আড়াল থেকে নিশাচর প্রাণীর ডাক কানে ভেসে আসছে। সামনের গভীর অন্ধকার যেন আমার সাদা রঙের অ্যাম্বাসাডর গাড়িটাকে গিলে ফেলেছে। আমার হাতের টর্চটা ভেঙে গেছে বোধহয়, অন্ধকারে কিছুই বুঝতে পারছি না। অনেক চেষ্টা করেছি তবুও জ্বালাতে পারলাম না। সুদীপ্ত আমার হাত ধরে কাঁপতে কাঁপতে হেঁটে চলেছে গাড়ির দিকে। কাশি আমাদের চেয়ে আরও অনেকটা দূরে খুব দ্রুত হেঁটে এগিয়ে গেছে। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গাড়ি স্টার্ট করার চেষ্টা শুরু করেছে সে। বেশ কয়েকবার ঘ্যার ঘ্যার শব্দ করে শেষকালে আমাদের গাড়িটা স্টার্ট নিয়ে নিল। হেডলাইটের আলো আবারও জ্বলে উঠল। আমরা দুজন গাড়িতে এসে ঢুকতেই আমার হাতে থাকা টর্চটা কীভাবে যেন হঠাৎ করে জ্বলে উঠল। ভাবলাম আমার অজান্তেই কোনো জায়গায় চাপ পড়ে টর্চটা পুনরায় হয়তো জ্বলে উঠেছে। গাড়িতে উঠে সিটে বসে পড়ার পরে যেন কিছু একটার হাত থেকে নিস্তার পেলাম। কেন জানি না আমার মনে হলো লেভেল ক্রসিংয়ের রাস্তাটা ধরে ফেরার সময় আমাদের পিছন পিছন আরও কোনো একটা কিছু যেন তাড়া করে আসছিল। ঘুরে তাকানোর সাহসটুকু তখন পাইনি, এই কারণেই বোধহয় সেই সময় আমাদের তিনজনের মুখে কোনো টু শব্দও ছিল না। আমি চিন্তা করছিলাম অন্ধকারে কিছু কি তখন ভুল দেখলাম নাকি ভুল শুনলাম, ব্যাপারটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সেই সময় কাশি বলল গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গিয়েছিল তাই স্টার্ট নিচ্ছিল না, কিন্তু গাড়ির লাইট নিভে গিয়েছিল কেন সেটা বুঝতে পারলাম না। তাজ্জব ব্যাপার তো, বললাম চল তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে, এখনো আসল কাজটাই করা বাকি আছে, আরও কত দূর যেতে হবে তার ঠিক নেই, তবে এই জায়গার নামটা একটু মনে রাখিস। হ্যাঁ বেশ মনে আছে, কুন্দিয়া। তোর আবার কী হলো রে, এরকম গুটি আছিস কেন, খুব ভয় পেয়ে গেছিলিস নাকি? এই সুদীপ্ত, আরে বাবা তুই এভাবে কাঁপছিস কেন? বুঝতে পারলাম সুদীপ্ত ভয়ে একেবারে সিঁটিয়ে গেছে। চুপ করে বসে থেকে খানিকক্ষণ পরেই কাঁপা কাঁপা গলায় সে বলল, ভূত। হ্যাঁ ভূত, চুপ কর, কোথায় কি, এর পিছনে নিশ্চয়ই কিছু একটা অন্য কারণ আছে, আর সেটা না জেনেই এত ভয় পেলে কি করে হবে। ভূত নাকি, এখানে আবার আমরা ফিরে আসবো বুঝলি, আগে থেকে প্রস্তুত হয়ে থাকলে আজকে এই ব্যাপারটার একটা সমাধান করে ছাড়তাম, বুঝতে পারলি? এখন আগে জ্যাঠামশাইকে গিয়ে সামলাই, তারপরে এই বিষয়টাকে নিয়ে ভাবব। তুই আসিস, আমি আর নেই। ভীতু কোথাকারের হাট, ছ্যা, এই রকম সাহস নিয়ে তুই রাস্তাঘাটে চলাফেরা করিস? তোর সাহস আছে, তুই যাক আসিস, আমাকে আপাতত এখান থেকে নিয়ে না গেলে আমি এক্ষুনি মারা যাব। কাশি গাড়ি ঘুরিয়ে আবার চলতে শুরু করল। বৃষ্টি কমে গেছে, কিন্তু বাতাসের রেশ বেশ তীব্র হয়েছে। আশেপাশের শাল সেগুন পলাশ গাছ থেকে মর্মর শব্দ কানে ভেসে আসছে। গাড়ির হেডলাইটের আলোতে দেখতে পাচ্ছি ঘুটঘুটে অন্ধকার চারিদিকের দৃশ্য। কোথায় পাহাড় আর কোথায় কি, কেবল সামনে দেখতে পাচ্ছি পিচ ওঠা কালো রাস্তার পাশে উঁচু নিচু লাল নুড়ি পাথর বিছানো মাটির ঢিবি, ছোট ছোট টিলা আর তার ওপর গজিয়ে ওঠা কাটা ঝোপঝাড় ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। বুকটা তখনও কেন জানি প্রচণ্ড জোরে ঠিপঠিপ করছে। একটা অজানা ভয় আমাকে দুর্বল করার বৃথাই চেষ্টা চালাচ্ছে। কাশি ফাঁকা রাস্তা পেয়ে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল, তবে আমাদের ভাগ্য খুব ভালো ছিল, নইলে এইরকম একটা রাস্তায় গাড়ি বিগড়ে গেলে আমাদের যে কী পরিস্থিতির মধ্যে পড়তে হতো। বেশ খানিকটা সময় কেটে গেল, একটা জনবহুল বাজারের ভিতরে এসে পড়লাম। তবে দোকানগুলো বেশিরভাগটাই ধান আর বাঁশের বেড়া দিয়ে তৈরি, তার মধ্যে চায়ের দোকান, মুদিখানা আর নানান রকম সবজির দোকান দেখতে পেলাম। ইলেকট্রিসিটি নেই বলে মানুষগুলোকে কেমন ভূতের মতো কালো কালো দেখাচ্ছিল। শুধুমাত্র দোকানের ভিতর জ্বলতে থাকা লণ্ঠন আর হ্যাজাকের আলোতে কয়েকজনের মুখ দেখতে পেয়ে আশ্বস্ত হলাম। তাদের মুখ দেখেই বুঝতে পারলাম এই অঞ্চলেরই বাসিন্দা, প্রায় সকলেই সাঁওতাল কি মুন্ডা বা হোড় সম্প্রদায়ের মানুষজন। সারা দিনের হাড় ভাঙা পরিশ্রমের পরে তারা প্রায় সকলেই এই সময়টায় বাজারে এসে চাল ডাল নুন তেল কিনে নিয়ে গিয়ে আহারের জোগাড় করে। আমাদের গাড়িটা রাস্তার এক পাশে দাঁড়াতেই কাশি গাড়ি থেকে নেমে রাস্তার কোণে একটা দোকানে চলে গেল। দোকানদারের কাছ থেকে কি যেন একটা কিনে নিয়ে টাকা মিটিয়ে দিল, তারপর আরও কি যেন কথা বলে খানিক বাদেই ফিরে এসে গাড়িতে উঠে সিটে বসে বলল, এই অঞ্চলটার নাম বাঁশিটার, এখান থেকে বাঁ দিকে সোজা গেলে কোনো রাস্তা নেই, শুধু মাঠ আছে, তারপর আছে জঙ্গল, তারপর জঙ্গল শেষ হলেই চিরুগাড়া গ্রাম পড়বে। তা তুই কি বলিস, গাড়ি নিয়ে যাবো নাকি? আমি কিন্তু জানি না আগে কোনো রাস্তা আছে কি না, দোকানদার লোকটা বলল এই সময়টায় সেখানে না যাওয়াই ভালো, দিনের বেলা হলেও হেঁটে যেতে হবে, কারণ মাঠ পেরোলেই শালপিয়াল মহুয়ার জঙ্গল, হিংস্র প্রাণীরা সব এই সময় ঘুরে বেড়ায়। তাহলে আর জেনে শুনে মরতে যাওয়ার কোনো দরকারই নেই, আশেপাশে দেখ যদি রাতটুকু কাটানোর মতো কোনো জায়গা পাওয়া যায় কি না, সকালে বরং যাব। কিন্তু জ্যাঠামশাইয়ের যদি আজ রাতেই কিছু একটা হয়ে যায় তাহলে কি করবি? এতটা কাছে এসে গেছি যখন তখন ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চল কাশি, গাড়ি যত দূর যায় চল, তারপর যদি পায়ে হেঁটে যেতে হয় তাও যাব। কাশি বলল, তাহলে আর কি, চল দেখছি। উপরওয়ালার নাম নিয়ে বাঁদিকে আমাদের গাড়িটা ঘুরে গেল। বেশ কিছুটা পিচ রাস্তা ধরে চলতে চলতে রাস্তাটা শেষ হয়ে গিয়ে একটা খোলা মাঠের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা দুলতে দুলতে ছুটে চলেছে। অন্ধকারে মাঠের আয়তনটা ঠিক বোঝা মুশকিল, তবে হেডলাইটের আলোতে যতদূর চোখ গেল ততদূর কেবল ফাঁকা উঁচু নিচু জমি। ঝুপঝাপ শব্দ করে মাঠের মধ্যে কিছু দূর অন্তর অন্তর গজিয়ে ওঠা ছোট ছোট ঝোপ জঙ্গলগুলো গাড়ির চাকার তলায় পড়ে পিছে যাচ্ছে। কতদূর পর্যন্ত গিয়েছি আন্দাজ করতে পারলাম না, সামনে তাকিয়ে দেখি মাঠটা শেষ হয়ে গেছে। আমাদের গাড়িটার সামনে এখন আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা লম্বা শাল সেগুনের গাছ। অন্ধকারে গাড়ির হেডলাইটের আলোতে যতদূর দেখতে পারলাম এই জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি যাওয়ার কোনো পথ নেই। কাশি গাড়ি থেকে নেমে সামনে চলে গেল, এদিক ওদিক ঘুরে দেখল, বোধহয় জঙ্গলের ভিতর দিয়ে সে পথ খুঁজতে গেছে। খানিক বাদেই ফিরে এসে বলল, আর উপায় নেই, আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে, সামনে যা গাছ দেখছি তাতে গাড়ি তো দূরের কথা, এর ভিতর থেকে যেতে হলে রীতিমতো অনেক কসরত করে যেতে হবে। সে না হয় যে করেই হোক যাব, কিন্তু গাড়িটার কি করা যায়? আমি গাড়িটাকে জঙ্গলের ভেতর একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করে আসছি, আশা করি সেখানে কেউ হাত দেবে না। এই জঙ্গলের মধ্যে কেউ হাত দেবে না বলছিস? হ্যাঁ, ওদিকটায় বোধহয় আদিবাসীদের গ্রাম আছে বলে মনে হচ্ছে। একটা আলো দেখতে পেয়েছি ওই দিকে, ওই দূরে জঙ্গলের ভিতরে। সেই সময় আমাদের থেকে অনেকটা দূর থেকে ধামসা মাদল আর ঝুমুরের শব্দ কানে ভেসে এলো। সত্যি এতক্ষণে যেন মনে হলো আমরা পুরুলিয়ার লাল মাটির দেশে পৌঁছে গেছি। সেই শব্দগুলো শুনতে শুনতে যে কী ভালো লাগছিল তার ভাষায় বোঝানো যাবে না। কাশি বলল, দেখলি বোধহয় জঙ্গলের ভিতর দিকের ওই বাঁদিক বরাবর কোনো গ্রাম আছে, চল সেই দিকে গিয়ে সেখানকার লোকজনদের গাড়ির কথাটা বলে আসি। সুদীপ্ত বলল, দেখ ভাই, গাড়ির সঙ্গে আমারও একটা ব্যবস্থা কর, আমি সাঁওতালদের গ্রামেই রাত কাটাবো, কিন্তু ওই ভুতুরে জঙ্গলের ভিতর দিয়ে আমি কিছুতেই যাবো না। আচ্ছা চলো তো আগে, তারপর দেখছি। এই বলে আমরা দুজন গাড়ি থেকে নেমে গেলাম। পায়ের তলায় নুড়ি পাথর বিছানো লাল মাটি। কাশি গাড়ির সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়ে এসে বলল, চল দে টর্চটাকে আমার হাতে দে। আমি টর্চটা ওর হাতে দিতেই কাশি আমাদের থেকে একটুখানি আগে গিয়ে আলো ফেলে রাস্তা দেখতে দেখতে চলল। জঙ্গলের ভিতর দিয়ে চলেছি, আশেপাশে ঝিঁঝি পোকার ডাক আর গাছের উঁচু ডালে বসে থাকা রাত চড়া পাখিদের মাঝে মধ্যেই কলরব শোনা যাচ্ছে। কাশি আঙুল দিয়ে দূরে এক জায়গায় দেখিয়ে দিয়ে বলল, ওই দেখ ওই যে দূরের আলোটা। সেই দিকে তাকাতেই অন্ধকারে একটা টিমটিমে আলো চোখে পড়ল। এতক্ষণে বুকের ভিতরে যেন একটা ভরসা পেলাম। শুকনো ডালপাতার উপর খুটখাট আর খসখস শব্দ তুলে আমরা আদিবাসী গ্রামের দিকে এগিয়ে চলেছি। দূরের টিমটিমে আলোটা চোখের সামনে আরও বড় হতে হতে কখন যেন একটা বড় আগুনের শিখায় পরিণত হয়ে গেল। দেখলাম ঘন জঙ্গলটার মাঝে একফালি একটা আদিবাসীদের নাম না জানা ছোট্ট গ্রাম বলেই মনে হলো। ছোট ছোট মাটির গোটাচারে ঘর, ধানের ছাউনি দেওয়া নিচু চাল, বেশ সুন্দর লাগছিল। একদল নারী পুরুষ আদিবাসী মানুষের দল গ্রামটার মাঝ বরাবর একটা জায়গায় আগুনকে ঘিরে বসে আছে। কেউ মাদল বাজাচ্ছে, আবার কেউ বাঁশির সুর দিচ্ছে। পাঁচ ছজন মহিলা একে অপরের কোমর ধরে ঝুমুর ঝুমুর তাল তুলে মাদলের সঙ্গ দিচ্ছে। সত্যি কি অপূর্ব সুন্দর জীবন এদের। তবে এই ভালো লাগাটা যে ক্ষণিকের জন্যই ছিল সেটা জানতাম না। হঠাৎই কি হলো জানি না, আমাদের পিছনের কোনো একটা গাছের উপর থেকে বোধহয় তীব্র স্বরে মানুষের কণ্ঠে ভেসে এলো একটা শব্দ। শব্দটা আচমকাই হওয়াতে আমরা তিনজনেই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সাথে সাথে ধামসা মাদলের শব্দটাও থেমে গেল, সাথে আদিবাসী নারীদের নাচটাও। এরপর শুনতে পেলাম আমাদের ডান দিক থেকে বেশ কিছু মানুষের হেঁটে আসার শব্দ। ঝুপঝাপ শব্দ করে বেশ কয়েকটা মশালের আলো হাতে কিছু আদিবাসী মানুষের দল জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ঠিক ডান দিক থেকেই খুব দ্রুত বেগে চলে যাচ্ছে গ্রামের ভিতরে। আর সেই আদিবাসী মানুষের দলের মধ্যে হঠাৎই দেখতে পেলাম আমাদের জ্যাঠা মশাইকে। তার দুই হাত পিছনে বাঁধা। জ্যাঠামশাইয়ের সঙ্গে আরও একজন বৃদ্ধ ভদ্রলোককে দেখতে পেলাম, তারও হাত দুটো পিছন দিকে বাঁধা। আন্দাজ করে বুঝতে পারলাম ইনি তাহলে সুনীতি কুমার বাবু হবেন। কাশি আমার ঘাড়ে হাত দিয়ে টান দিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে ফেলল। আমার সঙ্গে সঙ্গে সুদীপ্তকেও টেনে গাছের আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চুপচাপ বসে থাক, পরিস্থিতি ভালো নয়। আমরা গাছের আড়ালের অন্ধকারের মধ্যে যেন মুহূর্তে হারিয়ে গেলাম। কাশি গাছের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে গলার স্বর অনেকটা নামিয়ে নিয়ে বলল, জ্যাঠামশাইকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, দলে ওরা প্রায় 20-25 জন মতো লোক আছে, প্রায় সবার হাতেই তীর আর ধনুক আছে। তাহলে এখন জ্যাঠামশাইকে বাঁচানোর উপায় কি? উপায় একটা আছে, তবে তার জন্য আমাদের খুব দ্রুত কাজটা করতে হবে। কি করতে চাইছিস তুই? আমি যত তাড়াতাড়ি পারবো এই দিকের জঙ্গলের ভিতর দিয়ে ওই ছোট্ট বাড়িগুলোর চালে আগুন লাগিয়ে দেব। আশা করি এই কাজটাই ভালো হবে, ওরা আগুন দেখতে পেয়ে যখন সেই দিকে ছুটে যাবে তখনই তোরা দুজন যতটা তাড়াতাড়ি সম্ভব গ্রামের দিকে ছুটে গিয়ে জ্যাঠামশাই সমেত তার বন্ধুটিকেও নিয়ে পালিয়ে আসবি। আমাদের গাড়িটা কোথায় আছে সেটা নিশ্চয়ই আন্দাজ করে বুঝতে পারবি, নাকি? হ্যাঁ, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু পেয়ে যা খড়ে এখন আগুন লাগলে হয়। সে আমি ঠিক ব্যবস্থা করে দেব, তবে মাথায় রাখবি জঙ্গলটার পশ্চিমমুখী হয়ে যাবি, আর তার বাঁ হাতেই মাঠের একেবারে সামনে আমাদের গাড়িটা রাখা আছে দেখবি। আমি সুযোগ পেলে ঠিক পৌঁছে যাব। কি পারবি তো? বাকি কাজ আমার উপর ছেড়ে দে। হ্যাঁ পারবো। আমি উঠে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে একবার ভালো করে দেখে নিলাম গ্রামের চারপাশটাকে। গ্রামের মাঝ বরাবর জ্বলন্ত আগুনের কুণ্ডটা থেকে আমরা এখন কতটা দূরত্বে দাঁড়িয়ে আছি সেটা আন্দাজ করে বুঝতে পারলাম। বড় জোর 50 মতো হবে। এই সময় আরও খানিকটা যদি আমরা দুইজন সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের কাজটা করতে অসুবিধা হবে না। কিন্তু সুদীপ্তকে নিয়ে মাঝপথে মুশকিলে না পড়ে যায়। তাই সুদীপ্তকে বললাম, কিরে আমি তো পারবো, তুই পারবি তো? সুদীপ্ত ঢোক গিলে নিয়ে বলল, কাশি বলল, তাহলে আমি চলে যাচ্ছি। আগুন না দেখা অবধি তোরা কেউ কিন্তু গ্রামের দিকে যাবি না। পারলে আরও একটুখানি এগিয়ে গিয়ে ঝোপের ভেতরে লুকিয়ে বসে থাক। ঠিক আছে, তুই যা কাশি, আমাদের চিন্তা তুই ছেড়ে দে। তুই যত তাড়াতাড়ি পারবি কাজটা কর, নাহলে জ্যাঠামশাইকে ওর আজ মেরেই না ফেলে। কাশি খুব সন্তর্পণে অন্ধকারের ভিতরে যেন মিশে গেল। আমি সুদীপ্তকে হাত দিয়ে একটা ঠেলা দিয়ে বললাম, চল আরও একটুখানি এগিয়ে যাই। আমরা দুজনও খুব ধীরে ধীরে খানিকটা নিচু হয়ে গ্রামটার প্রায় সীমানার ঠিক আগের একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। জায়গাটা একটা লাল নুড়ি পাথরের উঁচু টিলা হওয়াতে সামনের দৃশ্যটাকে উপর থেকে বেশ ভালোই দেখতে পেলাম। দেখলাম জ্যাঠামশাই আর তার বন্ধুকে হাত বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে একটা বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দিল, আর তাদের ঘিরে মশাল হাতে দাঁড়িয়ে আছে অনেকগুলো দস্যুর মতো কালো কালো চেহারার আদিবাসী মানুষ। তাদের মধ্যে একজন জ্যাঠামশাইয়ের সামনে গিয়ে পায়চারি করতে করতে কি যেন কথা বলছে। জ্যাঠামশাইয়ের মুখে কোনো ভয়ের লেশমাত্র দেখতে পেলাম না। ওদের মধ্যে কি নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা ঠিক বোঝা গেল না, তবে মাঠা বুড়ুর মুখোশটা কোথায় আছে এই ধরনের কিছু জিজ্ঞাসাবাদ চলছে বোধহয়। এদিকে সময় গড়িয়ে চলেছে। সুদীপ্ত ফিসফিস করে বলল, আজ তীর না খেয়ে মরলেও সাপের কামড়ে মরতে হবে বোধহয়, আর তা না এলেও মশা কামড়ে মরবো তো নির্ঘাত। বাপরে কি মশা রে বাবা, উফ কি মশা! হঠাৎই দেখলাম পিছনের একটা ঘর থেকে একজন 70 কি 72 বছর বয়সী বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার মাথায় সাদা ঝাঁকড়া কোঁকড়া চুল, এক মুখ লম্বা সাদা দাড়ি, তেল চিটচিটে রোগাটে চেহারা, পরনে কেবল হাঁটু অবধি কালো রঙের একটা ধুতি গোছের কিছু হবে হয়তো, গলায় নানান জন্তু জানোয়ারের হাড় আর খুলির মালা, আর বেশ কয়েকটা রুদ্রাক্ষ বা ওই জাতীয় বেশ কিছু মালা, আর তার দুই হাতের আঙুলে রং বেরঙের বিভিন্ন রকম পাথরের আংটি। হাতের কবজিতেও অসংখ্য তাবিজ কবজ বাঁধা আছে। খানিকটা পুজো হয়ে লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালেন জ্যাঠামশাইয়ের সামনে। তারপর মাথা উঁচু করে ভালো করে কি যেন দেখে নিয়ে কোমর থেকে একটা ধারালো চাকু বার করে নিয়ে এলেন। একজন আদিবাসী লোক একটা জ্যান্ত মুরগিকে হাতে নিয়ে এসে সেটাকে বুড়ো লোকটার হাতে ধরিয়ে দিতেই বুড়ো লোকটা মুরগিটিকে এক ঝটকায় গলা কেটে দিতেই মুরগিটার কাটা গলার অংশটা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। বুড়ো সেই রক্ত হাঁ করে নিজের মুখের মধ্যে চালান করতে লাগলো। মুরগিটার রক্ত তার চোখে মুখে খানিকটা করে ছিটকে পড়ে বৃদ্ধকে কেমন হিংস্র রাক্ষসের মতো দেখতে মনে হলো। মুরগিটা বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে শেষকালে মরেই গেল। বুড়ো তখন মুরগিটাকে ছুঁড়ে ফেলে দিল জ্বলন্ত আগুনের মধ্যে। দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। একজন আদিবাসী মহিলা আবার সেটাকে বাঁশ দিয়ে কুঁচিয়ে কুঁচিয়ে ভালো করে পোড়াতে লাগলো। কিন্তু এরপর যেটা হলো সেটা বোধ হয় এর চেয়েও মারাত্মক। দুজন আদিবাসী লোক গিয়ে টেনে নিয়ে এলো সুনীতিবাবুকে। তাকে মাটির ওপর চিত করে শুয়ে ফেলে তার হাত আর পাগুলোকে চারদিকে চারটে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। সুনীতিবাবু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাঁচার জন্য, কিন্তু তার চেষ্টা বিফলে যাচ্ছে। গলা ফাটিয়ে চিৎকার করেও তাকে যে আজ আর কেউ বাঁচাতে পারবে না সেটা একেবারে তিনি পরিষ্কার বুঝে গেছেন। তবুও বাঁচার জন্য শেষ লড়াই চালিয়ে যাচ্ছেন। জ্যাঠামশাইও বারবার চিৎকার করে অনুরোধ করে যাচ্ছেন, কিন্তু পুরোটার কানে সেই শব্দ যেন পৌঁছচ্ছেই না। এইদিকে কাশির কোনো সংকেত দেখতে পাচ্ছি না। ভাবছি যদি দেরি হয়ে যায় তাহলে সুনীতিবাবুর সঙ্গে জ্যাঠামশাইকেও বোধহয় আজ আর বাঁচাতে পারবো না। আদিবাসীরা দলে ভারী, তাছাড়া ওদের হাতে তীর ধনুক বল্লম না জানি আরও কত কিছু আছে বোধহয়। আর আমরা বিনা অস্ত্রে এই লড়াইতে ওদের সঙ্গে কিছুতেই পেরে উঠব না, হয়তো আমাদেরও প্রাণটা আজ শেষ না হয়ে যায়। বৃদ্ধ লোকটা সুনীতিবাবুর সামনে গিয়ে একটা চাটাই পেতে বসে পড়ল। তার হাতে একজন কিসের একটা সরা ধরিয়ে দিল। বৃদ্ধ সেই সরা থেকে কিসের একটা তরল যেন একখণ্ড কাপড়ের মধ্যে মাখিয়ে এনে সুনীতিবাবুর মুখে বোধহয় প্রলেপ লাগাচ্ছে বলে মনে হলো। এরপর কতগুলো ছেঁড়া কাগজ সুনীতিবাবুর মুখের উপর সেঁটে দিতে দিতে কাপড়ে করে সেই তরল দিয়ে কাগজগুলোকে চেপে চেপে দিতে লাগলো। কি করছে কিছু বুঝতে পারছি না। এদিকে সুদীপ তো ফিসফিস করে বলল, কি হচ্ছে এটা বলতো? আমিও একইভাবে বললাম, বোধহয় জ্যান্ত মানুষের মুখোশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে বুড়োটা। কিন্তু কেন, কি হবে এমন করে? এইটুকু বলেই চুপ করে আছি আর দেখছি। আমি যদ্দূর জানি মাটির ছাঁচের উপর আঠার প্রলেপ লাগিয়ে তার উপর বেশ কিছু স্তরে কাগজ ছাঁটিয়ে তার উপর কাদা মাটির সঙ্গে কাপড় লাগিয়ে সেটাকে রোদে শুকিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। তবে এমনটা করতে অনেক দিন সময় লাগে। কিন্তু জ্যান্ত একটা মানুষকে এইভাবে হাত পা বেঁধে শুইয়ে মুখোশ তৈরি করার কথা আজ অবধি আমি দেখিনি বা শুনিও নি। কি তাজ্জব ব্যাপার! এতে কি হবে কে জানে। সুনীতিবাবুর নাক চোখ মুখ সব বন্ধ হতে বসেছে, তিনি ছটফট করছেন। কিন্তু কাশি কোথায়? কথাটা ভাবতেই পিছনের ঘরের ছাউনিগুলোতে হঠাৎ করে দেখলাম আগুনের শিখা জ্বলে উঠল। সামান্য ভেজা ছিল বলে বোধহয় খড়ের ছাউনিতে আগুন লাগতে সময় লেগে গিয়েছিল। কিন্তু আগুন যখন একবার লেগেছে তাকে আর আটকায় কার সাধ্যি। উপরের দিকে ভেজা থাকলেও ছাউনির নিচের দিকে আগুন পৌঁছতেই মুহূর্তে সমস্ত অন্ধকারে ঢাকা গ্রামটাকে আলোকিত করে লেলিহান দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ল গ্রামটার প্রত্যেকটা মাটির বাড়িগুলোতে। শুধু এইটুকুর জন্যই অপেক্ষায় ছিলাম। আদিবাসী মানুষের দল মুহূর্তের মধ্যে ছন্নছাড়া হয়ে দিকবিদিক ছুটতে লাগলো ঘরগুলোর দিকে। কিন্তু নেভানোর চেষ্টা যে দ্বিধা সেটা বুঝতেই পেরেছিলাম। আমিও সুদীপ্তকে একটা টান দিয়ে টিলা থেকে খুব দ্রুত ঝোপের ভিতর থেকে বেরিয়ে এসে এক দৌড়ে পৌঁছে গেলাম সুনীতিবাবুর কাছে। বুড়োটাকে সজোরে এক লাথি কষিয়ে ছিটকে ফেলে তার পাশে পড়ে থাকা ধারালো ছুরিটাকে দিয়ে সুনীতিবাবুকে তার সমস্ত বন্ধন থেকে মুক্তি দিয়ে ছুটে গেলাম জ্যাঠামশাইয়ের কাছে। তার হাতে দড়ি কেটে দিয়ে বললাম, তাড়াতাড়ি চলুন বাঁচতে হলে। এইদিকে সুদীপ্তকে দেখলাম সুনীতিবাবুর মুখে সমস্ত কাগজ সরিয়ে ফেলে তাকে টেনে তুলেছে। সামনে তাকিয়ে দেখছি আদিবাসীরা নিজেদের ঘর যে যার মতো বাঁচাতে ব্যস্ত। সাঁওতালি ভাষায় চেঁচামেচি, তীব্র নারী কণ্ঠস্বরে আর্তনাদের মধ্যে দিয়ে তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। কয়েকজন আবার গ্রাম ছেড়ে পালিয়েও গেল, আবার বেশ কয়েকজন আগুন নেভানোর বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতক্ষণে দূর থেকে কাশিকে ছুটে আসতে দেখলাম। সে হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগিরই আমার পিছনে চল চল বলে সে টিলার দিকে দৌড়ে গেল। আমরাও তার পিছনে ছুটে চললাম। টিলায় উঠে পিছনে একবার তাকিয়ে দেখলাম সমস্ত আদিবাসী গ্রামটা পুড়ে প্রায় ছাই হয়ে আসছে। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে জঙ্গলটাকে ঢেকে ফেলেছে। গ্রামের অসহায় মানুষগুলোর জন্য মনের ভিতরে একটা কষ্ট হলেও কিছু করার ছিল না। ঘন জঙ্গলের অন্ধকারের মধ্যে থেকে কাশির পিছনে পিছনে ছুটতে ছুটতে সেই দেপান্তরের মাঠের একপাশে রাখা আমাদের গাড়িটার কাছে এসে যে কিভাবে পৌঁছেছিলাম সেটা একমাত্র আমিই জানি। সেই সময় বুকের ভিতরে যেন হাতুড়ি দিয়ে কেউ জোরে জোরে অনবরত পিটিয়ে চলেছে। আমরা যে মৃত্যুর একেবারে দোরগোড়া থেকে ফিরে আসতে পেরেছি সেটা এখন বুঝতে পারছি। কাশি গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিয়ে বলল, উঠে পড় উঠে পড়, এই অঞ্চলটা থেকে তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে, শিগগিরই চল বরুণ। আমরা পড়ি কি মরি করে গাড়িতে যেখানে পারলাম উঠে গেলাম। কারোর মুখেই তখন কোনো কথা নেই। আমি কাশির পাশের সিটে বসেছি, বাকি তিনজনে পিছনের সিটে। গাড়ি ছুটে চলেছে তেপান্তরের মাঠ পেরিয়ে বোধহয় সেই বাজারের দিকে। ঘড়িতে তখন প্রায় 9:30। ইতিমধ্যেই বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। গাড়িতে বসে ঘটনার রেশ কাটতে বেশ খানিকটা সময় লাগলো। এরপর নীরবতা ভেঙে দিয়ে জ্যাঠামশাই বলে উঠলেন, বরুণ তোরা এখানে আমরা তোমাকেই তো খুঁজতে এসেছিলাম। কিন্তু আমাকে আবার কেন খুঁজতে এসেছিলি? আমি তো সুনীতির বাড়িতে দিন কতকের জন্য বেড়াতে এসেছিলাম, অনেক বছর দেখা হয় না তাই। কিন্তু তুমি যে বিপদে পড়তে চলেছ সেই কথা জেনেই আমরা ছুটে এসেছি। কি বলছিস কি? হ্যাঁ, তোরা আজ সময় মতো এসে না পড়লে আমাদের দুজনকে আজ বেঁচে ফিরতে হতো না। কিন্তু কিভাবে জানতে পারলি যে আমার বিপদ আছে? তোমার এই বন্ধু সুনীতিবাবু যে আজ সকালে তোমাকে তার বাড়ির চাকর শুকলাল মান্ডির হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন সেটা সম্পর্কে তুমি বোধহয় কিছুই জানো না। চিঠি? কই না তো, কিসের চিঠি? কিরে সুনীতি, তাই নাকি? আমাকে তুই আবার চিঠি লিখেছিলিস নাকি? তা কি লিখেছিলি? সুনীতিবাবু বললেন, আমি কখন আবার কি বলছিস কি বলতো, আমি তো তোকে কোনো চিঠি দিইনি। তাছাড়া শুকলাল তো কাল থেকে বাড়িতেই আছে, সে আবার তোর বাড়িতে যাবে চিঠি দিতে? খেয়েদে কাজকর্ম নেই, আর তাও আবার তোদের কলকাতায়। তাছাড়া আমি তো তোর ফোন নাম্বারটা জানি, খামোখা চিঠি লিখতে যাব কেন? সরাসরি তোর সঙ্গে ফোনে যোগাযোগ করে নিয়ে কিছু বলার থাকলে সেটা তো বলে দিতেই পারতাম। এই নতুন শুকলাল মান্ডিটা আবার কে রে? এবার সমস্তটা বুঝতে পেরেছি। দুজনের কথা শুনেই বুঝতে পেরেছিলাম এদের দুজনকেই ফাঁসানো হয়েছে, তাই বললাম, জ্যাঠামশাই আপনি মাঝি হারাম বিধু মান্ডি নামের কাউকে চেনেন কি? জ্যাঠামশাই নামটা শুনেই কেমন একটা ভয়ার্ত গলায় বলে উঠলেন, কে? বিধু? বিধু মান্ডি? সুনীতিবাবুও তারপরেই বলে উঠলেন, বিধু মান্ডি? সেই বিধু মান্ডি? তাহলে দুই দিন আগে সে আমাকেও ফোন করেছিল, আবার একটা লোককে শুকলাল নাম নিয়ে তোর বাড়িতে পাঠিয়ে আমার নাম দিয়ে একটা ভুয়ো চিঠিও দিয়ে এলো, তার সব ব্যাপার তো। আর আজ আমাদের দুইজনকে একেবারে বাড়ি থেকে তার লোকজন নিয়ে গিয়ে তুলে নিয়ে এলো, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তো বুঝতে পারলাম না। আমি তখন জ্যাঠামশাই আর তার বন্ধুকে বাড়িতে ফোন করে এই মাঝি হারাম বিধু মান্ডি ছোটকার কাছে কি কি বলেছিল সমস্তটাই খুলে বললাম। আমার মুখে কথাগুলো শুনে জ্যাঠামশাই বললেন, প্রথম কথা হলো এই বিধু মান্ডি হলো একটা সাক্ষাৎ নরকের পিশাচ, আর যে গ্রামটা থেকে আমাদের বাঁচিয়ে নিয়ে এলি ওটা হলো বিধু মান্ডির আখড়া। ওর বুড়ো বাপটাকে দেখেছিস? ওই সেই বুড়োটা, ওটা একটা শয়তান তান্ত্রিক, জ্যান্ত মানুষগুলোকে সরিয়ে দিয়ে হাত পা বেঁধে তাদের মুখের ছাঁচ বানিয়ে মুখোশ বানায়, আর সেই মানুষটাকে মেরে সেই মুখোশের মধ্যে নাকি সেই মানুষের প্রেতটাকে চালান করে। এইসব অন্ধ কুসংস্কার ছড়িয়ে দিয়ে আদিবাসী মানুষগুলোকে ভয় দেখিয়ে একেবারে নিজের করায়ত্ত করে রেখেছে। ওই বাপ বেটা দুজনেই কালসাপ, এখন আমাদের ধরে নিয়ে গিয়েছিল সেই মাঠা বুড়ুর মুখোশটার জন্য। ওদের প্রশ্ন শুনেই বুঝতে পেরেছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, মাঠা বুড়ুর মুখোশটাকে পাওয়ার জন্য সে এত কিছু করছে কেন বলতো? ওটা দিয়ে কি করবে সে? আর তুমি বা সেটাকে পেলে কোথায়? জ্যাঠামশাই বললেন, হ্যাঁ বলবো সবই, কিন্তু আগে কোথাও একটা রাতে থাকার ব্যবস্থা করতে হবে তো নাকি আমাদের, এভাবে রাস্তায় রাত কাটাবো নাকি? ওদিকে সুনীতির বাড়িটাকে পর্যন্ত হতচ্ছাড়াগুলো আগুন লাগিয়ে ছাই করে দিয়েছে। সুনীতিবাবু খুবই দুঃখিতভাবে বললেন, আমার সমস্ত সংগ্রহ, আমার সমস্ত গবেষণার কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে রে বিষ্ণু। সে তো দেখেছি, কিন্তু এখন তো আর কিছু করার নেই তাই না? আপাতত রাত কাটাবার একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ, এখন আপাতত মাঠা রেঞ্জের কাছে শ্রীরামপুর গ্রামের দিকে আমাদের যেতে হবে, চল সেখানেই আজ রাতে থাকার খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। অসুবিধা নেই, আমার চেনা শোনা সরাইখানা আর থাকার মতো ঘর আছে সেখানে। বললাম, ঠিক আছে, আপনি আমার বন্ধু কাশীকে রাস্তাটা দেখিয়ে দেবেন, সুবিধা হবে। কাশী বলল, আমি চিনি, অযোধ্যা পাহাড়ের প্রায় গায়েই মাঠা রেঞ্জ, এখান থেকে মিনিট 20-25 সময় লাগবে, আমি ঠিক চিনে নেব। তাহলে চল সেদিকেই। আমাদের গাড়িটা পুনরায় বাগমুন্ডি হয়ে পিছে সোজা রাস্তা ধরে ছুটে চলল মাঠা রেঞ্জের দিকে। আচ্ছা সুনীতিবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করো না। বলছিলাম যে আপনার চিরুগাড়া গ্রামের বাড়িটা তো ওরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, তাহলে সেই মাঠাবুড়ুর মুখোশটা কি তার সঙ্গেই পুড়ে গেছে নাকি? না, সেটা একেবারেই সম্ভব নয়। কেন? কারণ মুখোশটাকে আমি এমন এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম যেখানে সেটা সুরক্ষিতই থাকবে আজীবন। অবশ্য তোমাদের বলতে অসুবিধা নেই, আসলে মুখোশটা থাক, ওটা আমার জানা দরকার নেই, ওটা সুরক্ষিত আছে জেনে নিশ্চিন্ত হলাম। আচ্ছা ওটার মূল্য কি অনেক? না, সাধারণ একটা নিম কাঠের মুখোশ, তবে অনেক বছর আগেকার। ওটা নিয়েই গবেষণা চলছিল কিন্তু মাঝখানে বন্ধ করে দিতে হয়েছে। আজকের ব্যাপারটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আচ্ছা মুখোশটা কিসের, মানে কোনো দেবদেবীর কি? নরসিংহীর নাম শুনেছ? হ্যাঁ শুনেছি তো, কিন্তু ছৌ নাচে তো দেবী দুর্গার বাহন হিসেবে সিংহের ভূমিকা থাকে, ছৌ নাচে নরসিংহীর ব্যাপারে কখনো শুনিনি। জ্যাঠামশাই বললেন, গম্ভীরা নিত্যের নাম শুনেছিস কখনো? বললাম, না। সে আবার কীরকম? পুরুলিয়াতে গাজনের সময় যেমন ছৌ নাচের আসর বসে, তেমনি মালদহ জেলাতেও এই গম্ভীরা নৃত্যের আসর বসে। দুটোর মিল হলো এই মুখোশ। তবে ছৌয়ের মুখোশ হয় কাগজ কাপড় কাদামাটি দিয়ে, আর গম্ভীরার মুখোশ তৈরি হয় নিম অথবা ডুমুর গাছের কাঠ দিয়ে। দুটোর পার্থক্য হচ্ছে ছৌ হচ্ছে মুখোশ পরে নাচের একটা অনুষ্ঠান, আর গম্ভীরা হলো পালা গানের অনুষ্ঠান। দুটোই অনেক প্রাচীন একটা শিল্প। দুটো মুখোশের মধ্যেও বিস্তর ফারাক আছে। তবে এই দুটো লোকশিল্প কিন্তু আমাদের বাংলার গর্ব বলতে পারিস, এখন প্রায় অবলুপ্তির পথে। এইগুলো জানতাম না। তার মানে ওই নরসিংহীর মুখোশটা গম্ভীরা পালা গানের? হ্যাঁ, তবে এই জিনিস মালদহ থেকে মাঠাবুড়ুতে কী করে এলো সেটাই খোঁজ করছিলাম, কিন্তু মাঝপথে ওই শয়তান বিধুমান্ডির জন্য গবেষণাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। একটা ছুঁচুয়ে ঢুকে ফাল হয়ে বেরুবার তালে ছিল। এই বিধুমান্ডি কি তোমাদের দলে গবেষণার কাজের সঙ্গে যুক্ত ছিল নাকি? সুনীতিবাবু বললেন, ও মূর্খ, গবেষণার সম্পর্কে কি বুঝবে? বছর সাতেক আগে আমরা যখন পুরুলিয়ার মার্বেল লেকের ধারে কিছু পাথর নিয়ে গবেষণার কাজ চালাচ্ছিলাম, তখন বিধু বেটা আমাদের গাইডের কাজ করত। ওই মুখোশটাকে যখন মাঠা পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে আমরা খুঁজে পেলাম, তখন থেকেই ওর লোভ পড়ে যায় মুখোশটার উপর। দুবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, বেটাকে তাড়িয়ে দিয়েছিলাম, এখন দেখছি আবার ফিরে এসেছে। তার মানে এতগুলো বছর ধরে ঘাপটি মেরে বসে থেকে আপনাদের সম্পর্কে মোটামুটি সমস্ত তথ্য সংগ্রহ করে এখন পুনরায় দলবল নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে মুখোশটাকে দখল করতে। আচ্ছা মুখোশটার মধ্যে এমন কি থাকতে পারে যার জন্য এই বিধুমান্ডি বারবার সেটার পিছনে পড়ে আছে? জ্যাঠামশাই বললেন, ওটা এক বিধু ছাড়া আর কেউ জানে না। সাধারণ একটা মুখোশের জন্য যে এত কিছু করে চলেছে যখন, তখন কিছু একটা তো তার বিশেষত্ব আছেই। আমার কাছে তো শুধুমাত্র একটা প্রাচীন মুখোশ হিসেবে আছে, তার চেয়ে বেশি কিছু না। চলে এসেছি মাঠা রেঞ্জে। সুনীতিবাবু, কোন বাড়িটায় দাঁড়াতে হবে সেটা দয়া করে একটুখানি দেখিয়ে দেবেন। সুনীতিবাবু সিট থেকে সামান্য উঠে গিয়ে বললেন, ওই যে 3 নম্বর বাড়িটা দেখছেন, ওটার সামনেটায় দাঁড়ান, আমি ভিতরে গিয়ে কথা বলে দেখছি, যদি জায়গাটায় আশ্রয় পায় তাহলে তো বেঁচে গেলাম। আসলে ফাল্গুন মাসে এইদিকে আবার প্রচুর ট্যুরিস্ট ভিড় করে আসে, এটাই সিজন কি না? আর ওই জায়গাটাও বলতে গেলে একেবারে অযোধ্যা পাহাড়ের কোলেই বলা যায়। এখান থেকে বাদিকে মুরু বা বুরু আর মাঠা বুরু দুই পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সকালের দিকে চারিদিকটা একবার দেখলেই বুঝতে পারবে তোমরা। গাড়িটা একটা একতলা টিনের পাকা বাড়ির কাছে এসে দাঁড়াতেই সুনীতিবাবু গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেলেন। অন্ধকারে বাড়িটাকে খুব বেশি একটা বোঝা না গেলেও, তবে যতটুকু দেখলাম তাতে বেশ ভালোই বড় বলে মনে হলো। সিঙ্গাড়ার মতো টিনের চাল, বাইরের দেয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকা, আশেপাশে একই রকমের আরও গোটাচারেক এই একই ধরনের বাড়ি চোখে পড়ল। একটা ভালো জিনিস হলো বাড়িগুলোতে ইলেকট্রিসিটি আছে। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে সুনীতিবাবু ফিরে এসে বললেন, চলো, ব্যবস্থা হয়ে গেছে। ভাগ্যিস চেনাশোনা ছিল, তাই একটা রাত আর কালকের দিনটা আমাদের থাকার জন্য ছেড়ে দিল। ওইগুলো সব বন বাংলো, বুঝতে পারলে? এখানে থাকা খাওয়া সব সুবিধাই আছে। অনেকে আবার শৈলারোহণ করতে এসে এইসব বন বাংলোতেই থাকে। সামনেই পাহাড় তো, তাই সুবিধা অনেক হয়। এসো এসো সবাই। আমরা ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। কাশি গাড়িটাকে রাস্তার একটা পাশে রাখতে চলে গেল। বাড়িটায় ঢুকে দেখি ভিতরে বেশ বড় বড় দুটো ঘর, তবে খাটের বদলে এখানে আবার খাটিয়া পাতা আছে পরপর চারটে। জিনিসপত্র রাখার জন্য ছোট্ট কাঠের দেরাজ, একটা টেবিল, তার সঙ্গে দুটো চেয়ার পাতা আছে। দরজার সোজাসুজি দুটো বড় বড় জানলা আছে, সেই দুটো খোলা ছিল বলে সেখান থেকে বেশ ভালোই ঠান্ডা হাওয়া আসছিল। মাথার উপর একটা হলদে বাল্বের আলো জ্বলছে। আমরা যে যার মতো একটা করে খাটিয়া ভাগ করে নিলাম, তবে কাশিকেও আমাদের ঘরে থাকবার জন্য আরও একটি খাটিয়ার ব্যবস্থা করে দিলাম। জিনিসপত্র রেখে জামাকাপড় পাল্টে ফেলতে যাব, সেই সময় সুনীতিবাবু বললেন, হাত মুখ ধোবার জন্য বাইরে চাপা কলের ব্যবস্থা আছে, আর তার পাশে পায়খানা বাথরুম আছে, অসুবিধা নেই। তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি খাবারের ব্যবস্থাটা করে আসি। এই কথা বলে উনি বাইরে চলে গেলেন। যাই হোক, রাত 10:30 বেজে গেছে তখন। আমরা হাত মুখ ধুয়ে এসে জামাকাপড় পাল্টে ফেলে যে যার খাটিয়াতে বসে গল্প করছি, সেই সময় সুনীতিবাবু ঘরে ঢুকে এলেন তার হাতে একটা বড় ডেচকি। ওনার সঙ্গে আরও একজন মধ্যবয়স্ক সাঁওতালি ভদ্রলোক ঘরে ঢুকে এলেন, তার হাতেও একটা বড় সাইজের গামলা। পাশের ঘরটা ফাঁকাই ছিল, সেখানে চাটাই পেতে বসার আয়োজন করা হলো। গিয়ে দেখলাম গামলায় গরম গরম দেশি মুরগির ঝোল আর রুটি। ব্যাস আর কি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম। এত দৌড়োদৌড়িতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল সবার। এর জন্য সুনীতিবাবুকে অনেক ধন্যবাদ জানালাম। উনি এত রাতে এত সব যে পাশের গ্রাম থেকে রান্না করিয়ে নিয়ে এসেছিলেন, তার জন্য আমরা সত্যি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু উনি আমাদের ধন্যবাদের প্রতি উত্তরে বললেন, আজ তোমরা তিনজন সময় মতো না এলে যে আমাদের কি হতো তা একমাত্র ভগবানই জানেন। খেতে বসে অনেকক্ষণ নানান বিষয় নিয়ে কথাও হলো। সুনীতিবাবু বললেন, মাঠা বুড়ো পাহাড়ের একবারে মাথায় মাঠা বাবার মন্দির আছে। আশেপাশের সাঁওতাল আদিবাসীদের কাছেই মাঠা বাবা ভগবান, খুবই জাগ্রত দেবতা বলতে পারো। পৌষ সংক্রান্তির পরের দিন শয়ে শয়ে সাঁওতালি নারী পুরুষ বৃদ্ধ শিশু সকলেই সেই মাঠা পাহাড়ে হেঁটে হেঁটে উঠে যায় সেই মন্দিরের মাঠা দেবতাকে পুজো দিতে। কারোর মনস্কামনা পূর্ণ হলে মাঠা বাবার কাছে কেউ পাঁঠা কেউ পায়রা বলি দেয়। পাহাড়ের কোলে ওই একটা দিন বিশাল মেলা বসে, সন্ধ্যার মধ্যে অবশ্য সব ফাঁকা হয়ে যায়। এই তো কিছুদিন আগেই উৎসবটা হয়ে গেল, ওই মাঠা বাবার নাম থেকেই মাঠা পাহাড়ের নাম হয়েছে। সকালে সেখানে নিয়ে গেলে দেখলেই বুঝতে পারবে পাহাড়টা খাড়াভাবে উঠে গেছে। এ ভাষায় বুড়ু কথার অর্থ হল পাহাড়, যেমন তার পাশেই আছে মুরুরা বুড়ু। মুরুরা মানে হল ন্যাড়া মাথা, একটাও গাছপালা চোখে পড়বে না তাতে, তাই আর কি ওই নামকরণ। বুঝলে? জ্যাঠামশাই বললেন, এই জন্যই আমি বাড়িতে বলে এসেছিলাম যে ন্যাড়া পাহাড়ে যাচ্ছি। আমি জানি এই বরুণ ছাড়া এর অর্থ কেউ ধরতেই পারবে না, কিন্তু আমাকে যে তুই ধাওয়া করে আসবি সেটা জানতাম না। বাপরে, ভাগ্যি ভালো যে সময় পোঁতো এসে পড়েছিস, না হলে আমাদের দুজনের আজ ওপরে যাওয়ার টিকিটটা ফাইনাল হয়ে গিয়েছিল আর কি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি রে হতচ্ছাড়া। সে তুমি যাই বলো, আজ কাশি যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে আমিও কিছু করতে পারতাম না, আমাদের দুজনের টিকিটও ফাইনাল ছিল। জ্যাঠামশাই বললেন, তাই নাকি? তবে কাশির যে বেশ সাহস আছে সেটা জানি। সে যাই হোক, আজ তোদের তিনজনের জন্যই বেঁচে ফিরে আসতে পেরেছি। আমি বললাম, আরও আগেই আসতে পারতাম, কিন্তু ভুল করে কুন্দিয়াতে চলে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসতে গিয়েই দেরি হয়ে গেল। সুনীতিবাবু বললেন, কুন্দিয়া? সেটা আবার কোথায়? এর আগে তো এই নামটা শুনিনি। জ্যাঠামশাই বললেন, কুন্দিয়াটা আবার কোথায় রে? এই পুরুলিয়াতেই নাকি অন্য কোথাও? কাশি বলল, বাঁশিঝাড় থেকে মাইল দশেক দূরে হবে, একটা লেভেল ক্রসিং আছে সেখানে, চক্রধরপুর লাইনে ট্রেন যায়। একজন বৃদ্ধ সাঁওতাল ভদ্রলোক আমাদের সঠিক ঠিকানাটা বলে দিলেন ভাগ্যিস, তাই তো সময় মতো পৌঁছে গিয়েছিলাম। তবে ওই জঙ্গলের ভিতরেই যে আপনারা আছেন আর আমরা সেখানে সময় মতো পৌঁছে গেছি, সেটা বোধ হয় ওপরওয়ালার হাত ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা তো সেই পথেই চিরুগাড়া গ্রামের দিকে যাচ্ছিলাম। সুনীতিবাবু বললেন, হ্যাঁ, ভগবানের লীলা খেলার তো আর শেষ নেই। তবে এইটুকু বলবো, কুন্দিয়া বলে সমস্ত পুরুলিয়াতে কোনো অঞ্চলের নাম নেই। তাছাড়া চক্রধরপুরের ট্রেন তো পুরুলিয়া স্টেশন হয়ে যায়, তার মাঝে কুন্দিয়া বলে অঞ্চল না। আমি জন্ম থেকে এখানে আছি, এখানেই বড় হয়েছি, কিন্তু ওই নামের কোনো অঞ্চল না নেই। তোমরা হয়তো ভুল নাম শুনেছ। কাশি বলল, তাহলে আগামীকাল আপনাকে সেখানে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। হয়তো চেনেন কিন্তু এখন নাম ভুলে গেছেন, দিন দিন অনেক অঞ্চলই তো গজিয়ে উঠছে, তাই না? হ্যাঁ, তাও হতে পারে। তবে আমি কিন্তু সমস্ত পুরুলিয়া অঞ্চলেই ঘুরে বেড়াই। বাঁশিঝাড় থেকে মাত্র 10 কিলোমিটার মধ্যে কুন্দিয়া নামের অঞ্চল আছে আর আমি চিনি না, এটা হতে পারে না। কে জানে সেটা আবার কোথায়? আমি বললাম, সেখানে গিয়ে আরও একটা আজব জিনিস দেখে এলাম, যা দেখার পরে আমি নিজের চোখ আর কানকে এখনো বিশ্বাস করতে পারছি না। জ্যাঠামশাই আর সুনীতিবাবু একসঙ্গে বলে উঠলেন, কি দেখেছিস? সুদীপ্ত বলল, দেখ ভাই বরুণ, আর ওই কথা মনে করাস না ভাই, তোর দুটি পায়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, খাওয়া শেষ করে ঘুমোতে চল ভাই, আর আমাকে ভয় দেখাস না। জ্যাঠামশাই বললেন, চুপ করে থাক ঘন্টু, ভীতু কোথাকারের একটা, তুই বল বরুণ। আমি তখন কুন্দিয়ার সেই ঘটনাটার কথা বললাম, কাশিও আমার সঙ্গ দিল। জ্যাঠামশাই আর সুনীতিবাবু অবাক হয়ে শুধু শুনে গেলেন। আমার কথা শেষ হতেই সুনীতিবাবু বললেন, তোমার মুখে ঘটনাটা শুনেই বুঝতে পেরেছি যে আসল ব্যাপারটা কি। আমি ঠিকই বলেছিলাম, ও জায়গাটার নাম কুন্দিয়া নয়, ওটা চাঁপাইডাঙ্গা। ওদিকে রাতের বেলা এই ধরনের ঘটনা অনেকেই দেখেছে বলে দাবি করেন, আসলে ওটা ইদানিংকালের কোনো ঘটনা নয়, ওটা তাও আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার ঘটনা। অবশ্য ঘটনার কথাটা আশেপাশের লোকের মুখেই শুনেছি বলতে পারো। পুরুলিয়া থেকে চক্রধরপুর নতুন রেল লাইন পাতার সময় একদিন রাতের বেলা কাজ শেষে একদল আদিবাসী মজুর মালগাড়ির বগিতে করে বাড়ি ফিরছিল। সে সময় মালগাড়ির বগিটা কোনো একটা কারণে বোধহয় পুরো গাড়িটা থেকে আলাদা হয়ে যায়। কয়েকজন মজুর চলন্ত বগি থেকে লাফ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে রেল লাইনের ধারে পড়েই মারা যায়, আর বাকি পুরো বগিটা গড়িয়ে গিয়ে পড়ে খাদের মধ্যে। তারপর থেকেই ওই লাইনে এই ঘটনা প্রায় দিনই ঘটতে দেখা যেত। শুনেছি আজও মাঝে মধ্যে নাকি ওই ঘটনা ঘটতে দেখা যায়, তবে আমার এখনো চাক্ষুষ করা হয়নি। ওই লাইন তুলে নিয়ে অন্যদিক থেকে পরবর্তীকালে পুনরায় নতুন লাইন পাতা হয়, তবে পুরনো লাইনটা এখনো ওখানেই রয়ে গেছে। দিনের বেলা দেখতে গেলে দেখতে পাবে তোমরা, অবশিষ্ট এখনো কিছু আছে বোধহয়। তাহলে আমরা চোখের সামনে যে ঘটনাগুলো দেখলাম সেগুলো ধরে নাও ভৌতিক কিছু দেখেছ? আর লেভেল ক্রসিং এর সেই বৃদ্ধ গার্ড দিচ্ছিলেন যিনি, তিনিও কি তাহলে? হ্যাঁ, ওই যা হয় আর কি। আমার কিন্তু ওসবে বিশ্বাস ছিল না কোনোকালেই, তবে তোমাদের মুখে ঘটনাটা শুনে একবার সেখানে গিয়ে দেখে আসবার ইচ্ছে রইল। ব্যাস, আমার রাতের ঘুমটা উড়িয়েই ছাড়লি তোরা। নে, এবার বিশ্বাস হলো তো? বলেছিলাম কিন্তু পাত্তা দিসনি। আমি আর কি বলবো, তার ভাষা খুঁজে পেলাম না, শুধু এইটুকুই মনে মনে ভাবলাম তাহলে কি তেনারা আছেন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হাত মুখ ধুয়ে এসে নিজেরা যে যার খাটিয়ায় বসে আছি। জ্যাঠামশাই সুনীতিবাবুর সঙ্গে কথা বলছেন, কাশি বাইরে সিগারেট খেতে চলে গেছে, আর সুদীপ তো পাম বালিশে ফুঁ দিয়ে ফোলাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমার মাথার মধ্যে কেবল একটা বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ চলছে। চোখের সামনে থেকে দেখা, কানে শোনা, এই সমস্তগুলো তাহলে কি মিথ্যে? যদি তাই হয় তাহলে সেই সাঁওতালি বৃদ্ধ ভদ্রলোক লেভেল ক্রসিংয়ের যিনি গার্ড দিচ্ছিলেন তাকেও কি আমরা ভুল দেখলাম? ওনার কথাগুলো এখনও যেন আমার কানে শুনতে পাচ্ছি। ভূত তাহলে কি এরকমই হয়? এইসব চিন্তা করছি সেই সময় সুদীপ্ত বলল, কিরে এত কি চিন্তা করছিস, ভয় পেয়েছিস নাকি? ভয় নয় রে, আসলে ওই ব্যাপারটা নিয়ে যত ভাবছি ততই যেন আশ্চর্য হয়ে যাচ্ছি। আশ্চর্য হওয়ার কি আছে? চোখের সামনে দেখে কানে শুনেও কি বুঝতে পারছিস না? এই বলতে বলতে সুদীপ্ত একটা ছোট্ট ডান্ডা মতো কি যেন পকেট থেকে বার করে মাথায় ঠেকিয়ে প্রণাম করে পাম বালিশের নিচে রেখে শুয়ে পড়ল। আমি বললাম, ওটা কি রে, ঠাকুরের কোনো জিনিস নাকি? না, ওটা লোহার একটা কাঠি, বালিশের নিচে থাকলে রাতে ভূতে ধরবে না। এত বড় ঘরে এতগুলো লোকের মধ্যে ভূত বেছে বেছে তোকেই ধরবে? সত্যি তুই পারিস বটে। চুপ কর, আমাকে এবার ঘুমাতে দে ভাই, আর ও জিনিসের নাম মুখেও আনিস না। এই বলে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জ্যাঠামশাই আমার দিকে ফিরে বললেন, এদিকে আয় বরুণ, তোকে একটা কথা বলার আছে। আমি আমার খাটিয়া থেকে উঠে গিয়ে জ্যাঠামশাইয়ের পাশে গিয়ে বসলাম। উনি বললেন, তুই তখন একটা চিঠির কথা বলছিলিস না? হ্যাঁ, আজ সকালেই এসেছিল, এই যে আমার পকেটেই রাখা আছে। এই বলে আমি চিঠিটা জ্যাঠামশাইয়ের হাতে ধরিয়ে দিতেই উনি ভালো করে দেখে নিয়ে তারপর পড়লেন, আর একটুখানি মৃদু হেসে চিঠিটা সুনীতিবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ কি লিখেছিস তুই, কি তাজ্জব ব্যাপার। সুনীতিবাবু চিঠিটা পড়লেন, তারপর তিনিও মৃদু হেসে বললেন, চিন্তা করতে পারিস লোকটা কি ধুরন্ধর? বেটা আমার হাতের লেখাটা অবশ্য নকল করতে পারেনি, তাছাড়া ও জানেই না যে আমি বরাবর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, তাই বাংলা লেখাটা আমার ঠিক আসে না। চিঠিটা জ্যাঠামশাইকে দেওয়ার পরেও ফোন করার কারণটা এবার বেশ বুঝতে পারলাম। কি বুঝলি? আসলে চিঠিটা পড়ে সেই হাতের লেখাটা আপনি ধরতে পেরেছিলেন কি না সেটা বিধু মান্ডির জানার দরকার ছিল। তার সাথে এটাও জানতে চেয়েছিল যে আপনি মুখোশটা নিয়ে আসতে নিশ্চয়ই সুনীতিবাবুর বাড়িতে যাবেন, আর সেই সময় সে আপনাকে ধরে নিয়ে যাবে। কিন্তু তার আগেই সমস্ত ষড়যন্ত্র বাস্তব হয়ে গেল। সুনীতিবাবুর বাড়ির বাইরে এমনিতেই ওদের লোকজন নজর রাখত, আর আজ আপনাকে সেখানে দেখতে পেয়ে সন্ধেবেলাতেই দল বেঁধে গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এলো। কিন্তু এই সমস্ত লোকজনের মধ্যে বিধু মান্ডি কোনটা সেটাই তো চিনতে পারলাম না। ছিল, ও নিজেই আমাদের ধরে নিয়ে গিয়েছিল, তারপর ওদের গ্রামের ডেরায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, তারপর তোর সেই বুড়ো বাপ ট্যালু দেখিসনি বোধহয়। ওদের দলের সবার চেহারাই তো প্রায় একই, তারপর যা অন্ধকার ছিল সেখানে ঠিক করে কারোর মুখটাই বোঝা যাচ্ছিল না, তবে সাজ পোশাকের জন্য বুড়োটাকে বেশ মনে আছে। সুনীতিবাবু বললেন, তাহলে কাল একবার সকালের দিকে আমাদের মাঠাবুড়ুতে যেতে হবে দেখছি, না হলে আর বাঁচার উপায় দেখছি না রে। কেন, সেখানে আবার কি আছে? নরসিংহীর মুখোশটা ওখানেই লুকিয়ে রাখা আছে, ওটাকে নিয়ে এসে বিষ্ণুর হাতে তুলে দিতে পারলেই আমি এখন বাঁচি। কিন্তু বিধু মান্ডির একটা ব্যবস্থা না করে এই কাজটা করলে যে জ্যাঠামশাইয়ের বিপদ আছে সেটা ভেবে দেখেছেন কি? জ্যাঠামশাই বললেন, ওর গ্রামে আগুন লাগিয়েছিস বলে কথা, এতক্ষণে ও আমাদের তন্ন তন্ন করে খুঁজছে, বুঝতে পারলি? তোর যা বুদ্ধি তাতে চোখ বন্ধ করে ভরসা করা যায়, দেখ কিভাবে কি করবি। আমি জ্যাঠামশাইয়ের কাছ থেকে উঠে নিজের খাটিয়াতে গিয়ে শুয়ে পড়লাম। কাশি ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে এসে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি, লাঠিও ভাঙবে না অথচ বিষধর সাপটাও মরবে, এমন কি করা যায়। এইসব চিন্তার মাঝখানে হঠাৎই সেই আদিবাসী সাঁওতাল মজুরদের মরণ চিৎকার আমার কানে ভেসে আসে, তার সঙ্গে মালগাড়ির সেই ঘড়ঘড়ানির শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে চোখের সামনে ভেসে উঠছে সেই লেভেল ক্রসিংয়ের গার্ড বৃদ্ধ মানুষটার অসংখ্য বলিরেখাযুক্ত তেল চিটচিটে তামাটে চেহারাটা, কখনো আবার চোখের সামনে ভেসে উঠছে জ্যান্ত মুরগিটার গলায় সেই বিধু মান্ডির বাবার ছুরি চালানোর দৃশ্যটা। আসল যে চিন্তাটা নিয়ে শুরু করেছিলাম সেইগুলো যেন বিলীন হয়ে যেতে থাকলো মস্তিষ্কের অলিন্দ থেকে। সমস্ত দৃশ্যগুলো চোখের সামনে দেখতে দেখতে হঠাৎই যেন একটা বিদ্যুৎ স্পৃষ্টের মতো আমার সমস্ত শরীরকে নাড়িয়ে দিয়ে গেল। আচমকাই আমার মাথায় খেলে গেল একটা দুর্বুদ্ধি, এক চালে দুই পাখি মারার একটা বুদ্ধি মুহূর্তে মাথার মধ্যে খেলে গেল। মনে মনে ঠিক করে নিলাম, যা হবে দেখা যাবে, তবে আমার এই চালে যদি বিধু মান্ডি একবার পা বাড়ায় তাহলে জানি না সে বা তার দলবল রক্ষা পাবে কিনা, তবে তার জন্য একটা রিস্ক তো নিতেই হবে। সকাল হলেই সমস্ত কিছু আমাদের সবার মধ্যে ভাগ করে নিতে হবে। তবে হ্যাঁ, আজকে যা দেখেছিলাম সেটা যদি সত্যি ঘটে থাকে তাহলে সেটাই হবে আমার অস্ত্র। 50-60 বছর আগের ঘটনা যদি আজকের মতো কালো ঘটে থাকে তাহলে বিধু মান্ডি তোমাকে বাঁচাবে কার সাধ্যি। এখন ভূত বলে কিছু একটা যে আছে সেটা মানতেই হবে, কারণ এই ভূতের দলের হাতেই তুলে দেব বিধু মান্ডি সময় তার দলবলকে। তবে তাকে এখন জায়গা মতো ছলে বলে নিয়ে যেতে পারলেই কাজ শেষ। এখন আগে তাকে খবরটা পাঠাতে হবে, ও কাল সকালে দেখা যাবে। সুনীতিবাবু খবরটা ঠিক বিধুর কানে পৌঁছে দেবার একটা ব্যবস্থা তো করবেই। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভেঙে উঠে দেখি সকাল হয়ে গেছে, ঘরের সকলেই ঘুম থেকে আগেই উঠে পড়েছে। জ্যাঠামশাই আর সুনীতিবাবু চা খেতে খেতে গল্পে মেতে আছেন, কাশি আর সুদীপ্ত বোধহয় বাথরুমে গেছে। ঘড়ির দিকে চেয়ে দেখি সকাল 7:30 বাজে। জ্যাঠামশাই বললেন, কিরে ঘুম ভাঙলো? হ্যাঁ। যা বাথরুম টাথরুম করে আয়, চা খেয়ে এসে বল যে গতকাল রাতে শেষমেশ কি ঠিক করলি। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুমি কি করে বুঝতে পারলে যে আমি কিছু একটা ঠিক করে ফেলেছি? ওরে গতকাল রাতে হঠাৎই ইয়েস এটাই করব বলে ঘুমের গোদে বোধহয় আপন মনে বলে উঠেছিলি, আর সেটা আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, তখনই বুঝে গিয়েছিলাম যে তুই কিছু একটা করতে যাচ্ছিস। ঠিকই ধরেছ, তবে জানি না এই কাজে কতটা সফল হব। করে তোর ওপর ভরসা আছে রে বরুণ, যা করতে যাচ্ছিস সেটা নিশ্চয়ই সফল হবে। আগে তুই যা দেখিনি, মুখটুক ধুয়ে আয়। আচ্ছা আমি আসছি। এই বলে আমার ব্যাগ থেকে টাওয়েল বের করে ঘরের বাইরে পা দিতেই বাইরেটা দেখে চমকে উঠলাম, আশেপাশের সমস্ত দৃশ্যটা দেখে এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখছি প্রকৃতির এক অপরূপ সাজসজ্জা, মেঘলা আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে অযোধ্যা পাহাড়, তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও না জানি কত পাহাড়। পাহাড়ের ঢালের সবুজ অরণ্যকে পাল্লা দিয়ে পলাশ আর শিমুল ফুলের লাল রঙের আবির ছিটিয়ে দিয়ে দোল খেলায় মেতেছে যেন সমস্ত জগৎ সংসার। সামনের পিচের রাস্তাটার দুধারে কেউ যেন লাল দুফুলের পাপড়ি বিছিয়ে আমাকে প্রকৃতির কোলে স্বাগতম জানাতে প্রস্তুতি নিয়েছে ধরিত্রী। এই রূপ অকল্পনীয়। এক মুহূর্তে মনে হলো ছুটে চলে যাই পাহাড়ের ঢালে। দূর থেকে সুদীপ্তর ডাকে ফিরে এলাম বাস্তব দুনিয়ায়। দেখলাম দাঁতে ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে কাশি আর সুদীপ্ত এগিয়ে আসছে আমাদের বাড়িটার দিকে। আমার কাছে এসে সুদীপ্ত বলল, কেমন লাগছে বলতো ভাউজি? এখানে আশেপাশে একটা বাড়ি বানিয়ে নিয়ে চিরকালের মতো থেকেই যাব, তুই কি বলিস? হ্যাঁ আর কি, ওটাই এখন আমাদের বাকি আছে। তা সাত সকালে কোথায় গিয়েছিলি? এই আশেপাশে একটুখানি ঘুরে দেখে এলাম, একটা গ্রামও চোখে পড়ল। তা সেখানে গিয়ে দুজনে কি ঘুরে ঘুরে দাঁতের মাজন মেচেলি নাকি? যা মুখ ধুয়ে তৈরি হয়ে নে, একটা কাজ আছে করতে হবে। কাশি, তুই গাড়িতে তেল ভরার ব্যবস্থা কর দেখি, আজ অনেক জায়গায় যেতে হবে। হ্যাঁ দেখছি, তবে বলরামপুর হাইরোডের মুখে গিয়ে তেল ভরতে হবে, বেরোবার পরে পথে পড়ে নিলেই হবে। এই বলে সে চলে গেল। সুদীপ্ত বলল, নিজে আগে গিয়ে বাথরুম করে আয়, দেখে তো মনে হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠলি, আবার আমাকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, এই বলে সেও মুখ ধুতে চলে গেল, আমি বাথরুমে ঢুকে গেলাম। যাই হোক, চা খেয়ে আমরা সবাই এক জায়গায় গোল করে বসে পড়ে আমাদের এখন কি কি করতে হবে সেই নিয়ে কথা শুরু হলো। আমার কাছে সমস্ত কথা শুনে সুনীতিবাবু বললেন, তোমার কথাটা বুঝতে পারলাম, সে বিধুর কানে আমি আজ সকালের মধ্যেই খবরটা লোক দিয়ে পৌঁছে দিতে পারবো, কিন্তু তুমি যার উপর ভরসা করে এত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছ, সেটা যদি না হয় তখন কি করবে? ওরা কিন্তু খালি হাতে আসবে বলে মনে হয় না। বিধুকে মুখোশটা নেবার জন্য একা আসার জন্য বলতে হবে, আর আপনি আর জ্যাঠামশাই যে মুখোশটাকে বেশ কিছু টাকার বিনিময়ে দিয়ে দিতে চান সেই খবরটাও দিতে হবে, না হলে সে সন্দেহ করতে পারে। মোটামুটি বিধুকে রেল লাইনে নিয়ে দাঁড় করিয়ে রাখার একটা ব্যবস্থা করতেই হবে, তবে ওর সঙ্গে এক দুজন থাকলেও অসুবিধা নেই, আমরা সামলে নেব। কিরে কাশি, পারবি না? ধুর, ও তো আমার হাতের ময়লা মাটি, এক নিমেষে জলে ধুয়ে ধুয়ে সাফ করে দেব। জ্যাঠামশাই বললেন, তাহলে আমাদের এখন মুখোশটা তো নিয়ে আসতে হবে তো নাকি? হ্যাঁ, না হলে ওকে দেখাবো কি? ওকে আবার কে মুখোশ দেখাতে যাবে? ব্যাটাকে রাত পৌনে আটটা থেকে আটটা অবধি ওখানে দাঁড় করিয়ে রাখতে পারলেই হবে, বাকিটা ভূতেরা বুঝে নেবে। সুনীতিবাবু বললেন, যদি ওতে কাজ না হয় তাহলে আমি কি আগে থেকে বাগমুন্ডি থানায় একবার ব্যাপারটা জানিয়ে রাখবো কি? হ্যাঁ, সেটা করলে তো ভালোই হয়, কিন্তু বিনা অপরাধে বিনা প্রমাণে তাকে পুলিশ ধরবে কেন? তার অপরাধ কি? তোর কথাটা একেবারেই ঠিক। এখন তো দেখছি ভূতের উপর সমস্ত ভরসা করে ছেড়ে দিতে হবে। অত চিন্তা করে লাভ নেই, আপনি বিধুকে খবরটা আগে পাঠিয়ে দেবার ব্যবস্থাটা করুন, বাকিটা আমার উপর ছাড়ুন। আজ সারা দিন ভাবছি অযোধ্যাটা ঘুরে দেখব, তারপর রাতে ফিরে যাব চাঁপাইডাঙ্গা লেভেল ক্রসিংয়ে, আরও একবার যেতে তো হতোই, আজকে রাতেই না হয় যাব। তবে সুদীপ্তকে ভরসা নেই। আমি আজ আর নেই ভাই, তোরা যা, আমি এখানেই থাকবো। তোর ঘাড় দৌড়ে নিয়ে যাবো রে ব্যাটা হতচ্ছাড়া, চল আগে সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়া যাক মাঠা পাহাড়ের দিকে। হ্যাঁ, সকাল সকাল যাওয়াই ভালো, তবে বাইরে যা আবহাওয়া তাতে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, মাঝপথে আটকে গেলেই হলো। তাহলে তাড়াতাড়ি চলুন, মুখোশটাকে নিয়ে তো আসতেই হবে, বিদুর হাতে সেটাকে নাই বা দিলাম, কিন্তু ওটাকে দূর থেকে দেখিয়ে ওকে অন্তত লোভ দেখিয়ে লাইনে তো আনা যাবে। জ্যাঠামশাই বললেন, তাহলে একটা কাজ করা যাক, তুই আর সুনীতিবাবু চলে যা মাঠা বুরুতে, আমরা তোদের জন্য এখানে অপেক্ষা করে থাকব, তারপর তোরা এলে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়ব। তা তুই কি বলিস সুনীতি? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, চল তাই করি। এই বলে উনি তৈরি হতে শুরু করে দিলেন, আমিও আমার খাটিয়ার সামনে ফিরে এসে জামা কাপড় পাল্টে ফেলে পাহাড়ে ওঠার জন্য তৈরি হয়ে নিলাম। সুদীপ্ত বলল, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জ্যাঠামশাই কথাটা শুনলেই খেকিয়ে উঠবে, আমি তোর সঙ্গে গেলে কি অসুবিধা হবে? শোন, বাইরে যা মেঘ করে আসছে তাতে পাহাড়ে উঠে কোথাও ফেঁসে গেলে বা খাড়া পাহাড়ে উঠতে বা নামতে গিয়ে পা হড়কে পড়ে গেলে নিজেদের মধ্যে টানাটানি পড়ে যাবে, তার চেয়ে কম লোক যাওয়াই ভালো। চিন্তা করিস না, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। কথাটা শুনে সুদীপ্তর মুখটা কেমন যেন চুপসে গেল। বুঝতে পারলাম ওর শেষ আশায় আমি জল ঢেলে দিয়েছি। আমি সুনীতিবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম মাঠা পাহাড়ের উদ্দেশ্যে। বাইরের আকাশে তখন মেঘের ঘন ঘটা চলছে, বেশ জোরে হাওয়াও বইছে। আন্দাজ 150 কিলোমিটার এলাকা জুড়ে মাঠা পাহাড়কে ঘিরে রেখেছে জিহল, পলাশ, মহুয়া, শিমুল গাছের অভয়ারণ্য। মাঠা পাহাড়টাকে দূর থেকে দেখতে মনে হচ্ছে প্রায় 2000 ফুট উপরে ফনা তুলে কোনো বিষধর সাপ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে পাহাড়ের ঢালের ছোট ছোট ঝোপের ডাল ধরে উপরে উঠতে শুরু করে দিয়েছি আমরা দুজনে। পায়ের নিচে নুড়ি পাথরের একফালি সরু পথ চলে গিয়েছে সোজা পাহাড়টার চূড়ার দিকে। বসন্তের আগমনে আর গতকাল রাতের বৃষ্টির জন্য চারিদিকের দৃশ্যপট যেন ঝকঝকে লাগছে। ঝোপঝাড় আর বড় বড় গাছের জঙ্গল পেরিয়ে গিয়ে প্রায় মাঝ রাস্তায় এসে হাঁপিয়ে উঠেছিলাম। একটুখানি দাঁড়িয়ে পড়লাম, সঙ্গে জলের বোতলটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে বোধহয় ওখানেই পড়ে অজ্ঞান হয়ে যেতাম। সুনীতিবাবুর বয়স হলেও পাহাড় চড়ায় তার অভ্যাস ছিল বলে তার তেমন কোনো অসুবিধা হচ্ছে সেটা একেবারেই বোঝা গেল না। তিনি কেবল পাহাড়ের উঠতে উঠতে দেবী নরসিংহী সম্পর্কে একটানা বলে গেলেন। গীতায় যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, সম্ভবামি যুগে যুগে, জগৎ সংসারের সমস্ত অন্যায় অপরাধ ধ্বংস করতে, শত্রুদের বিনাশ করতে তিনি যুগে যুগে অবতার রূপ ধারণ করে আসবেন, তেমন মা দুর্গাও চণ্ডীপুরাণে বলে গিয়েছেন, ইথং ইয়দা ইয়দা বাধা দান বোখা ভবিষ্যতি তদা তদাবর্তী ইয়াহং করিষ্যামারি সংয়ক্ষম। এর অর্থ হল, যখনই অসুরগণ বা দানবগণের অত্যাচার জগৎ সংসারে নেমে আসবে, তখনই আমি আবার আমার অবতার রূপ নিয়ে পৃথিবীতে নেমে আসব। তো দেবীর সেই 8টা অবতারের রূপকে আমরা অষ্টমাতৃকা শক্তি হিসেবে চিনি। অষ্টমাতৃকা শক্তি কি কি জানো? না। চলো উঠতে উঠতে বলছি। আমি আবার উপরের দিকে উঠতে লাগলাম। তিনি বললেন, অষ্টমাতৃকা শক্তি হল ইন্দ্রাণী, বরাহী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, মাহেশ্বরী, নরসিংহী, কৌমারী ও চণ্ডিকা। এই নরসিংহী দেবীর পুরুষ রূপটাই হল নরসিংহ, বুঝতে পারলে? দেবীর পূজা কিন্তু উত্তর ভারত আর দক্ষিণ ভারতেই হয়ে থাকে বেশি। নেপাল ভুটানেও এই দেবীর পুজো করা হয়। এসো, ওই যে মাঠা বাবার মন্দির। সামনে তাকিয়ে দেখলাম একটা সমতল পাহাড়ি অঞ্চলের সবুজ গাছগাছালির মাঝে এক চূড়াওয়ালা বেশ সুন্দর মাঝারি মাপের একটা সুন্দর মন্দির। খানিকটা সামনে এগিয়ে যেতেই উনি বললেন, এখানে দাঁড়াও, আমি আসছি, বলে উনি মন্দিরটার পিছনের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এদিকে আকাশটা পুরো কালো করে এসেছে, তবে ভাবছি বৃষ্টি নামলেই এখন অন্তত মন্দিরের সামনের নাটমহলটায় আশ্রয় নেওয়া যেতে পারে। মাঠা বাবা বোধহয় আমার মনের কথাটা শুনেই ফেলেছিলেন, তাই হঠাৎই কোথা থেকে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমিও এক দৌড়ে মন্দিরটার নাটমহলে গিয়ে কোনো রকমভাবে পায়ের জুতোটাকে খুলে ঢুকে পড়লাম। পকেট থেকে রুমাল বার করে মাথা মুছতে যাব, সেই সময় সুনীতিবাবুও দৌড়ে এলেন মন্দিরের ভিতরে, তার হাতে একটা কাপড়ের পুটলি। এই নাও মুখোশটা। এটাকে কি মন্দিরের পিছনের মাটির নিচে পুঁতে রেখেছিলেন নাকি? না, এটাকে মন্দিরের পিছনে একটা শিমুল গাছের গোড়ায় ছোট্ট ফাঁকার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তো মুখোশটা এখনো ঠিক আছে নাকি? আমি মন্দিরের মেঝেতে হাঁটু গেড়ে বসে পোঁটলাটাকে খুলতেই দেখলাম কাঠের একটা সিংহের মুখোশ। বহুকাল অবহেলায় আর সংরক্ষণের অভাবে সিংহের মুখোশটার অর্ধেক রং উঠে গেছে। কাঠ খোদাই করে খুব নিপুণ হাতের সৃষ্টি এই মুখোশ, তবে ছৌ নাচের মুখোশের সঙ্গে এর অনেক পার্থক্য। ভাবছি এই মুখোশ মুখে বেঁধে কীভাবে পালাগান করেন গম্ভীরা শিল্পীরা। মুখোশটার ওজনটাও বেশ ভালোই। আমি সেটাকে ভালো করে দেখে নিয়ে বললাম, ঠিকই তো আছে বলে মনে হয়, নিমকাট বলে পোকাতেও খায়নি দেখছি। সুনীতিবাবু বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, তবে এটাকে যখন পেয়েছিলাম তখন এর মাথায় কেশর লাগানো ছিল, একটা লম্বা লাল জিভ আর মুখের দুই দিকে দুটো ধারালো দাঁত ছিল দেখেছি। এখন দেখছি ওগুলো বোধহয় নষ্ট হয়ে গেছে। তাহলে চলো ফেরা যাক। কিন্তু এই বৃষ্টির মধ্যে দু মিনিট অপেক্ষা করো, এক্ষুনি থেমে যাবে। এখানে বৃষ্টিটা এই রকমই হয়, শীতকালে যেমন ঠান্ডা পড়ে তেমনি গরমকালে প্রচণ্ড গরম। নাও ওই দেখো, বৃষ্টি কমে গেছে, চলো। তবে এবার কিন্তু খুবই সাবধানে নামবে, নুড়ি পাথরের রাস্তায় জল পড়ে আরও পিছল হয়ে গেছে, বেশি তাড়াহুড়ো করবে না, মনে রেখো। আচ্ছা বেশ, তাহলে চলুন। আমি জুতো পরে মন্দির থেকে বেরিয়ে এলাম। না, মাঠা বাবার মূর্তির দর্শন করতে পারিনি, কারণ মন্দিরের দরজাটা বন্ধ ছিল। ফিরে যাচ্ছি বললে এখানে ভুল বলা হবে, বলতে গেলে আমি যেন এক প্রকার গড়িয়ে গড়িয়ে নেমে যাচ্ছি। এতটাই খাড়া পাহাড়ি রাস্তা যে সেটা আর বলে বোঝাতে পারবো না। তবে সুনীতিবাবুর দেখা দেখি আমিও তার পথ অনুসরণ করতে করতে এঁকে বেঁকে নেমে যাচ্ছি। পাহাড় থেকে যখন নেমে এলাম ঘড়িতে তখন 10:30 বেজে গেছে। হাঁটতে হাঁটতে আমাদের সেই বাড়িটায় পৌঁছে গিয়ে দেখলাম ততক্ষণে আমাদের বাকি সকলে পাশের গ্রাম থেকে বাজার টাজার করে নিয়ে এসে বাড়ির বাইরের উঠোনের একদিকে একটা বড় তাঁবু খাটিয়ে তার নিচে চাটাইতে বসে সুদীপ্ত ছুরি দিয়ে আলু পেঁয়াজ ছুলছে, জ্যাঠামশাই কাঠের জোগাড় দিচ্ছেন, আর কাশি একটা কোদাল দিয়ে মাটিতে গর্ত করে উনুন বানানোর চেষ্টা করছে। সুনীতিবাবু এগিয়ে গিয়ে বললেন, আরে তোরা কি শুরু করলি? চড়ুই ভাতি বুঝতে পারলি? আমরা চড়ুই ভাতির আয়োজন করছি। বাইরে যা অবস্থা তাতে পাহাড়ে ঘুরে বেরিয়ে কোনো লাভই নেই। যদি বেঁচে থাকি তাহলে আগামীকাল পুরুলিয়ার সমস্ত জায়গায় ঘুরতে যাব, আর সারাদিন এখানেই থাকবো বলে ঠিক করেছি। তাছাড়া বিকেলের পরে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে আমাদের। তাই বৃথাই কেন সময় নষ্ট? হ্যাঁ, হাত লাগা ভাই, হাত লাগা, করে ফেল কষ্ট। তার আগে আমি সেই কাজটা করে আসছি, খবরটা দিয়ে আসি, তারপর আসছি। তা চড়ুই ভাতির মেনু কি হচ্ছে? দেশি মুরগির ঝোল আর ভাত, বুঝলি? বেশ, কিছু লাগলে বলতে পারিস, এনে দেব। আমি বাজারের দিকেই যাব। কিচ্ছুটি লাগবে না, তুই তোর কাজটা আগে সেরে আয়, আজকে রাতের জন্য ওটাই বেশি দরকার। যা যা দেখি। সুনীতিবাবু চলে গেলেন। আমি মুখোশের পোটলাটাকে নিয়ে ঘরে ঢুকে এসে আমার ব্যাগের ভিতরে চালান করে দিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে আসতেই জ্যাঠামশাই বললেন, চাটাইতে বসে পড়, সকালে জল খাবারের ব্যবস্থা করছি। আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, তোদের দুজনেরই কেবল বাকি আছে। ওরে হতচ্ছাড়া, দেখছিস কি জল খাবারটা দে বরুণকে। বুঝতে পারলাম শেষ কথাটা সুদীপ্তকে বলেছে। সুদীপ্ত তড়ি করি উঠে গিয়ে ঘরে ঢুকে গেল। তারপর একটা শালপাতার থালায় করে গোটা চারে কচুরি আর ছোলার ডাল নিয়ে এলো। সেই সময় পাহাড় চড়ে এসে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছিল। কচুরির থালাটা হাতে দিতে যতক্ষণ 4টে কচুরি নিমেষে আমার পেটে। জল খেয়ে হাত ধুয়ে এসে বললাম, বল কি করতে হবে? সুদীপ্ত বলল, আদা আর রসুনগুলো ছাড়া। আমিও আমার সেই কাজে লেগে গেলাম। দুপুর 2টোর মধ্যে আমাদের চড়ুই ভাতির রান্না শেষ হয়ে গেল। বাইরের উঠোনেই চাটাই পেতে সকলে একসঙ্গে বসে শালপাতার থালায় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দেশি মুরগির ঝোল, সে আর কি বলবো, দুপুরে পেট ঠাসিয়ে খেয়ে এসে নিজেদের খাটিয়ায় শুয়ে পড়লাম। সুনীতিবাবু অবশ্য সেই সময় বাইরে গিয়েছিলেন, তাকে বোধহয় স্থানীয় কোনো একজন ভদ্রলোক বাইরে ডেকে কি যেন কথা বলছিলেন। আমি ধীরে ধীরে দিবানিদ্রায় ব্যস্ত হয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম জ্যাঠামশাইয়ের ডাকে। আমার খাটিয়ার এক পাশে এসে বলল, শোন, দুপুরে বিধুর কাছ থেকে খবর এসেছে যে সে চাপায়ডাঙায় একাই যাবে, আর সে মুখোশটাকে যে কোনো মূল্যে কিনে নিতে রাজি আছে। এখন বল আমরা কিভাবে কি করব। আমি খাটিয়াতে উঠে বসে বললাম, তুমি আর সুনীতিবাবু মুখোশটাকে নিয়ে আমাদের সঙ্গে যাবে, বিধুকে কটায় সময় দিয়েছো? বোধহয় রাত 8টার আগেই। ঠিক আছে, আমরা তাহলে তার একটুখানি আগে আগে গিয়ে সেখানে পৌঁছে গা ঢাকা দিয়ে থাকব। তুমি আর সুনীতিবাবু ওকে লাইনে দাঁড় করিয়ে কথায় ভুলিয়ে রাখবে। আমি দূর থেকে সংকেত জানালে তোমরা দুজনে রেল লাইনটা থেকে দৌড়ে গিয়ে লেভেল ক্রসিংয়ের এপারে আসবে, বাদ বাকিটা আমরা বুঝে নেব। ঠিক আছে, এখন যা চা খেয়ে নে, সবে তো সন্ধে 6টা বাজে, এখনো ঢের দেরি আছে। আমি খাটিয়া থেকে উঠে মুখ ধুয়ে এসে চা খেতে ব্যস্ত ছিলাম, সেই সময় সুদীপ্ত বলল, মুখোশটাকে দেখালি না তো, ওটা কোথায়? আমি ব্যাগ খুলে ওকে পোটলা খুলে মুখোশটা দেখাতেই ও সেটাকে হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিয়ে বলল, বেশ সুন্দর দেখতে, তবে এর দাম তো খুব একটা বেশি নয় বলেই মনে হচ্ছে রে। তাহলে বিধুমান্ডি এটাকে যে কোনো মূল্যে কিনে নিতে চাইছে কেন বলতো? সামান্য তো একটা কাঠের মুখোশ মাত্র। সেটাই তো বুঝতে পারছি না। তবে সিংহটার সমস্ত মুখের রং উঠে গেছে ঠিকই, কিন্তু কিন্তু ডান চোখের মনির ভিতরে এখনো সোনালী রংটা লেগে আছে, এটুকুই বেঁচে আছে দেখছি। তাই তো দেখছি। এক মিনিট, মুখোশটা দে তো দেখি। আমি মুখোশটাকে হাতে নিয়ে নরসিংহীর চোখের মনির ভিতরের সেই সামান্য বেঁচে থাকা সোনালী রংটাকে আমার নখ দিয়ে সামান্য ঘষে তুলতে গিয়েই দেখি ওটা একটা কোনো ধাতুর পাত। রংটাকে যত ঘষে ঘষে তোলার চেষ্টা করে যাচ্ছি তত যেন আরও সোনালী রং বেরিয়ে আসছে। সুদীপ্তকে বললাম, আমার ছোট্ট ছুরিটা ব্যাগ থেকে বার কর দেখি। সুদীপ্ত আমার ব্যাগের সামনের পকেট থেকে আমার ছোট্ট ছুরিটা বার করে এনে দিল। আমার হাতে দিতেই আমি সেই ছুরি দিয়ে সমস্ত মণিটা সমেত নরসিংহের পুরো চোখটাকে ঘষতে তাজ্জব হয়ে গেলাম। তারপর চোখে রং উঠে যাওয়া অংশটাকেও খুঁচিয়ে দিতেই সেখান থেকেও সোনালী রং দেখা গেল। এরপর আস্তে আস্তে পুরো মুখোশটাকে ছুরি দিয়ে ঘষতেই আমি আর সুদীপ্ত দুজনেই হতভম্ব হয়ে গেলাম। দেখলাম মুখোশটা কাঠ দিয়ে তৈরি হলেও তার উপরের পুরোটাই একটা খাঁটি সোনার পাত দিয়ে মোড়ানো। সুদীপ্ত বলল, এ কি রে, এই যে সোনার মুখোশ, এই কারণেই কি? হ্যাঁ, এই কারণেই সে যে কোনো মূল্য দিয়ে এই মুখোশটাকে কিনে নিতে চায়। এখানে কম করে হলেও আমার আন্দাজ 15-20 ভরি সোনা আছে, এখনকার বাজার মূল্য হিসাবে কয়েক লাখ টাকা তো হবেই। সিংহটার ভিতরের দাঁতগুলো সোনার দেখেছিস? জ্যাঠামশাই সুনীতিবাবু আর কাশীকে জানানো হলো। জ্যাঠামশাই বললেন, আরে এটা যে সোনা দিয়ে তৈরি তাই তো জানতাম না। সুনীতিবাবু বললেন, বাপরে, এ যে অনেক মূল্যবান জিনিস, এই কারণেই বিধু এটাকে তখন হাতিয়ে নিতে চাইছিল। কাশী বলল, এ যে সোনার নরসিংহী, কিন্তু বিধুমান্ডি জানতে পারলো কি করে যে এটাতে সোনা আছে? সেটাই তো জানি না, তবে আমার মনে হচ্ছে ও বেটা কোথা থেকে চুরি করে এনে মাঠা বুড়ুতে লুকিয়ে রেখেছিল, আর আমরা সেটাকে ওখানেই জঙ্গলের ভেতর খুঁজে পাই। মুখোশটা সেই সময় আমাদের হাতে দেখতে পেয়ে বিধুর মুখ চোখ কেমন হয়ে গেছিল দেখেছিস সুনীতি? হ্যাঁ, তখন বুঝতে পারিনি ব্যাপারটা, এখন বেশ বুঝতে পারছি। তাহলে তো এখন দেখছি আমাদের এই মুখোশটাকে হাত ছাড়া করাই যাবে না। হ্যাঁ, কিন্তু এখন কি করবি? ভাবতে তাও দেখছি। আমি অনেকক্ষণ ধরে কেবল সম্পূর্ণ ঘটনাগুলোকে প্রথম থেকে মাথার মধ্যে চিন্তা করে গেলাম। এখন এই মুখোশটাকে রক্ষা করতে হলে কি করা যায়? আমি তো ভূতের লীলা খেলার ওপর সমস্তটাকে ভরসা করে বসে আছি। এখন আর যদি সেই ঘটনাটার পুনরাবৃত্তি না ঘটে তাহলে জ্যাঠামশাই আর সুনীতিবাবুকে বাঁচাতে পারবো বলে মনে হয় না। তাহলে এখন উপায় কি? আমি কোথাও একটা ভুল করে বসে নেই তো, হঠাৎ করে ভূতের উপর বিশ্বাস হয়ে গেল কেন? অথচ আমি সেটা একবারও যাচাই করে দেখলাম না, তখনই আমার একবার যাচাই করে দেখবার দরকার ছিল। তারপর ভূতের উপর ভরসা করব কি করব না সেটা ঠিক করে নিতাম। ওখানেই আমার গলদটা থেকে গেছে, অথচ রেল লাইন আছে একটা, সিগন্যাল পোস্টে ইলেকট্রিকের লাল আলোটাকেও জ্বলতে দেখেছি। 50 বছর আগে ঘটনাটা ঘটে, আর সেই কারণে রেল লাইনটাকে সরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই লাইনটা নিশ্চয়ই সেখানকার আশেপাশে আছে। দেখতে হবে রে বরুণ, সেখানে গিয়ে যাচাই করে দেখতে হবে একবার, এখানে ভূত নয়, তার পরিবর্তে অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। ভূত বলে কিছু হয় না এখানে, ভূতের নাম নিয়ে তার ভয় দেখিয়ে খারাপ কিছু ঘটে চলেছে এত বছর ধরে। এইসব চিন্তা করতে করতে দেখলাম ঘরে আমি ছাড়া বাকিরা সবাই নিজেদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের একটু পরেই এই বাড়িটাকে ছেড়ে দিতে হবে, আমি সুনীতিবাবুকে উদ্দেশ্য করে বলে উঠলাম। আপনি বাঘমুন্ডি থানায় একটা খবর দিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, কিন্তু তুমি যে তখন বললে, তখন আমার একটা হিসেবে গণ্ডগোল হয়ে গেছিল। তখন বিধুর অপরাধটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু এখন কিছু একটা আন্দাজ করে বুঝতে পারছি যে বিধু খারাপ কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছে। তবে সেটা যাচাই করে দেখতে হবে। যাচাই করবি বিধুকে? কিন্তু তাকে পাবি কি করে? তাছাড়া ওকে গিয়ে তুই কি জিজ্ঞাসাবাদ করবি বলে ঠিক করে ফেলেছিস নাকি? না, তবে পুলিশ আমাদের সঙ্গে থাকলে ও নিজের অপরাধের স্বীকার করে নিতে বাধ্য হবে বলে আমি মনে করি। সে না হয় থানায় জানাবো, কিন্তু তারা কিসের জন্য সেখানে যাবে? ভূত ধরতে। এটা একটা কথা, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সেখানে ভূতের উপদ্রব দেখা যায় সেটা শুনেছি, কিন্তু পুলিশকে সেই কথাটা বললে কি হবে ভেবে দেখেছো? জ্যাঠামশাই এতক্ষণ ধরে চিন্তা করে বললেন, শেষকালে পুলিশকে দিয়ে ভূত ধরাবি বলে ঠিক করেছিস, কিন্তু ভূতের সঙ্গে বিধুর সম্পর্ক কি? ওর সেই প্রেত চালান করা বিদ্যা নয় তো? আমি হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 7:45 বেজে গেছে। তারপর তাড়াতাড়ি করে খাটিয়া থেকে নেমে আমার ব্যাগ গুছিয়ে নিতে নিতে বললাম, চট করে তৈরি হয় না সবাই, হাতে আর একদমই সময় নেই। চাঁপাইডাঙ্গা লেভেল ক্রসিংয়ে পৌঁছে গিয়ে আগে আমাকে সেখানকার পুরো জায়গাটাকে একবার ভালো করে দেখে নিতে হবে, নাহলে আমি কোনো হিসেব মেলাতে পারছি না। আর হ্যাঁ সুনীতিবাবু, আপনি থানায় কি বলবেন সেটা বলে দিচ্ছি। থানায় জানাবেন যে আজ রাতে চাঁপাইডাঙ্গা লেভেল ক্রসিংয়ের পাশের লাইন দিয়ে আজ ঠিক রাত 8:00 সময় একটা মালগাড়ির কামরায় প্রচুর বস্তা বোঝাই মহুয়া পাচার হবে। ব্যাস এইটুকুই যথেষ্ট, বাকিটা ওরা ঠিক বুঝতে পারবে। মহুয়া পাচার হবে? কিন্তু জ্যাঠামশাই আর বাকি সকলেই একসঙ্গে বলে উঠল, মহুয়া পাচার? হ্যাঁ, এটা সম্পূর্ণ আন্দাজ আমার, এটা না বললে পুলিশ আমাদের সাথে আসবে না। আমার আন্দাজ সঠিক কি না সেটা ওখানে গেলেই প্রমাণ করতে পারবো। মহুয়ার ফল আর তার কাঠের নির্যাসের উপকারিতা জানেন তো? হ্যাঁ জানি। তাহলে আর কি, চল, তোর আন্দাজ তো কখনো মিথ্যে হয় না রে বরুণ। আমারও তখন শুনে মনে হয়েছিল যে সেখানে ভূতের একটা ভয়ের সৃষ্টি করিয়ে খারাপ কিছু ঘটে না তো? আমারও তাই মনে হচ্ছে, তবে এর সঙ্গে বিধুর কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে, আর সেটা আজ জানতেই হবে। এই কথা বলে কাঁধে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমরা সকলেই বাড়ির বাইরে চলে এলাম। সুনীতিবাবু বাড়িটার কেয়ারটেকারকে ডেকে তার হাতে বাড়ির চাবি দিয়ে তাকে বিদায় জানিয়ে ফিরে এলো। এসে বললেন, তাহলে আগে বাঘমুন্ডি থানায় যাওয়া যাক। হ্যাঁ, তবে সেখানে বেশি দেরি করবেন না। তুমিও আমার সঙ্গে গেলে ভালো করে তাদের বুঝিয়ে বলতে পারতে। ঠিক আছে, তাই হবে, আমি যাব। কাশি গাড়ি নিয়ে চলে এলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। মাঠা রেঞ্জের সীমানা ছাড়িয়ে ছুটে চলল আমাদের গাড়িটা। বলরামপুর হাইরোডের পাশের একটা পেট্রোল পাম্পে গাড়িটাকে দাঁড় করিয়ে তেল ভরে নিয়ে তারপর মিনিট খানেকের মধ্যে আবার বাঘমুন্ডির দিকে রওনা হলাম। বাঘমুন্ডি থানার সামনে এসে আমি আর সুনীতিবাবু গাড়ি থেকে নেমে সেখানে ঢুকে গেলাম। থানায় থাকা ডিউটিরত পুলিশ অফিসার বড়বাবুকে গিয়ে আমরা সমস্ত ব্যাপারটা বললাম। উনি আমাদের কথাটা শুনে বললেন, হ্যাঁ, শুধু মহুয়া নয়, রাতের অন্ধকারে সব অঞ্চল দিয়ে প্রচুর দামি দামি কাঠ কয়লা পাচার হয়। আমরা বহুবার ধরেছি, তবু কিছু কিছু সময় আমাদের নজর এড়িয়ে যায়। ঠিক আছে, আমরা আজ রাতেই সেখানে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা বড়বাবুকে কিভাবে যাবেন কি করবেন সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তার সাথে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ফিরে এলাম গাড়িতে। আমাদের গাড়িটা এবার ছুটে চলল বাঁশিটার পার করে অন্ধকার রাস্তার ভিতর দিয়ে চাঁপাইডাঙ্গা লেভেল ক্রসিংয়ের দিকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 7:30। চাপাইডাঙ্গা লেভেল ক্রসিং থেকে হাত পঞ্চাশেক দূরে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে সবাই মিলে নেমে গেলাম। তারপর হাতে টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলাম লেভেল ক্রসিংয়ের দিকে। না, আজ বৃষ্টি নেই বা ভয়ও পেলাম না, বরং এক রাশ জমে থাকা মনের সমস্ত অন্ধকারের উপর থেকে পর্দাটাকে সরিয়ে ফেলতে খুব দ্রুত পা চালিয়ে এগিয়ে গেলাম লেভেল ক্রসিংয়ের বাঁশ দুটোর সামনে। দেখলাম সেই বাঁশ দুটো এখন উপরের দিকে উঠে রয়েছে। জঙ্গলাকীর্ণ লাইনটায় টর্চের আলো ফেলে এদিক ওদিক দেখছি। আমার ডান দিকে একটা টিনের শেড দেওয়া গার্ডরুমটাকে চোখে পড়ল। এগিয়ে গেলাম সেখানে। না, সেখানে কেউ নেই। কাশিকে ডেকে নিয়ে এসে বললাম, বৃদ্ধ সাঁওতালি লোকটা এলে তাকে ধরে নিয়ে আমার গাড়িতে গিয়ে তুলবি, দেখিস সে মুখে যেন কোনো রকম শব্দ না করতে পারে, ঠিক আছে? আমি রেললাইনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে অন্ধকারে দূরে সিগন্যাল পোস্টের দিকে তাকিয়ে দেখলাম সেখানে সবুজ আলো জ্বলছে। বুঝতে পারলাম ট্রেন আসছে। সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই একটা তীব্র হলদে আলো দেখতে পেলাম। একটা ট্রেন তীব্র গতিতে ছুটে চলে গেল পাশের কোনো একটা অন্য লাইন দিয়ে। তবে আশেপাশের বড় বড় গাছের জন্য বুঝতে পারলাম না ট্রেনটা কোথায় গেল। তাকিয়ে দেখলাম দূরের সিগন্যাল পোস্টগুলোর আলো লাল হয়ে গেছে। জ্যাঠামশাই আমার কাছে এগিয়ে এসে বলল, কি বুঝলি? বললাম, এখন দেখছি ট্রেনগুলো ওই দিক থেকে যায়, আর মালগাড়ির বগি চুরি করে তার ভিতরে থাকা সমস্ত কিছু আশেপাশে কোথাও একটা লুকিয়ে রাখে বোধহয়। তবে বগিটাকে লাইনে ঠেলে নিয়ে আসার জন্য প্রচুর মজুরের প্রয়োজন। আমার মনে হয় এই মজুরের দল বগিটাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় আশেপাশের গাঁয়ের লোকেদের ভয় দেখাতে ওই রকম আর্ত চিৎকার করে। চলো লুকিয়ে পড়া যাক, আটটা বাজতে চলল। এর মধ্যেই কাশি দৌড়ে এসে বলল, একজনকে ওদিকে জঙ্গলের ভিতর থেকে আসছে বলে মনে হচ্ছে। বলুন, শুকনো পাতায় কড়কড় করে শব্দের সঙ্গে একটা হলদে আলো দেখতে পেলাম। বিধু মান্ডি বোধ হয়, আর না হয় বৃদ্ধ গার্ড লোকটা হবে। চল চল লুকিয়ে পড়ি। আমরা সকলেই প্রায় লেভেল ক্রসিংয়ের গার্ড রুমের পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। এই সমস্ত অঞ্চলটা যেমন বীভৎস অন্ধকার, তেমনই গা ছমছমানি তার পরিবেশ। দিনের বেলাতেও লোকজন খুব বেশি এদিকে আসে বলে মনে হয় না। জঙ্গলের ভিতর থেকে মাঝে মধ্যেই শেয়াল আর না জানি কত ধরনের নাম না জানা প্রাণীদের ডাক শুনতে পেলাম। আমরা পাশাপাশি বসেও একে অপরের মুখ দেখতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ করে হাঁটু গেড়ে বসে থাকার পরে একটা পায়ের শব্দ কানে ভেসে এলো। পায়ের শব্দটা দূর থেকে অতি ধীরে ধীরে আমাদের একেবারে কাছে আসতেই একটা হলদে আলো চোখে পড়ল। এরপর ঠক করে একটা শব্দ হলো। বুঝতে পারলাম গার্ড রুমটায় কেউ ঢুকেছে। কাশি আমার পাশেই ছিল। আমি হাত বাড়িয়ে ওকে ইশারা করতেই কাশি নিঃশব্দে চলে গেল গার্ড রুমটার দিকে। তারপর ভিতর থেকে ছটফটানির শব্দ পেলাম, আর সাথে সাথে দরজাটা খুলে কাশি বোধহয় লোকটাকে নিজের কাঁধে তুলে নিয়ে চলে গেল। ফিসফিস করে বললাম, তোমরা থাকো, দরকার পড়লে ডেকে নেব। আমি গার্ড রুমটায় অতি সন্তর্পণে ঢুকে এলাম। ভিতরে টর্চের আলো ফেলে দেখলাম একটা হ্যারিকেন বাতি জ্বলছে। আমি গার্ড রুম থেকে বেরিয়ে লাইনে গিয়ে দাঁড়ালাম। দূরের সিগন্যাল পোস্টে তখন লাল আলো জ্বলছে। আমার কবজির উপর টর্চের আলো ফেলে দেখলাম কাঁটায় কাঁটায় আটটা বেজে গেছে। দূরের সিগন্যাল পোস্টের লাল আলোগুলো একটা বিশাল কিছু ছাওয়া পড়ে নিভতে নিভতে আসছে, আর তার সাথে কানে আসছে প্রচণ্ড জোরে গড়গড়ানির শব্দ। বুঝতে পারলাম মালগাড়িটা আসছে। লাইন থেকে ছিটকে পিছনে সরে এলাম। হঠাৎই লাইনের ওপারের অন্ধকার থেকে কে যেন বলে উঠল, মুখোশটা কোথায় শালা? হকচকিয়ে গিয়েছিলাম। ওদিকে মালগাড়িটা গড়াতে গড়াতে আমার প্রায় অনেকটা কাছে চলে এসেছে। কুলি মজুরদের বিভৎস সেই আর্ত চিৎকার শুনতে পারছি। আমি ব্যাগ খুলে মুখোশটাকে বার করতেই লোকটা বলল, তোর সাহস থাকে তো আমার কাছ থেকে মুখোশটাকে ছিনিয়ে নিয়ে দেখা। বলেই লোকটা ছুটে এলো আমার দিকে, আর তার সঙ্গেই কান ফাটানো একটা গুলির শব্দ হলো, আর সঙ্গে সেই লোকটার আর্তনাদ করে লাইনের উপর ছিটকে পড়ে যাওয়ার শব্দ পেলাম। কিংবা যেটার শব্দটা হঠাৎই থেমে গেল তা হলো কুলি মজুরদের শেষ মরণ চিৎকার। তার বদলে যেটা শুনতে পেলাম সেটা হলো একদল লোক যেন ঝুপঝাপ শব্দ করে জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গেল। বেশ কয়েকটা তীব্র টর্চের আলোর সঙ্গে জুতোর শব্দ তুলে গোটা দশেক পুলিশের লোক ছুটে এলো আমার কাছে। বিধু মান্ডির ওপর আলো ফেলতেই দেখলাম কাঁধে কুলি খেয়ে সে রেললাইনের ওপর পড়ে ব্যথায় কাতরাচ্ছে। দুজন পুলিশের লোক বিধুকে গিয়ে টেনে তুলে নিয়ে চলল রাস্তা দিয়ে। জ্যাঠামশাই, সুদীপ্ত, কাশি, সুনীতিবাবু সকলে ইতিমধ্যে ছুটে এসে আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। জনাতিনেক পুলিশের লোক আমাদের দিকে এগিয়ে এলেন, তার মধ্যে বাগমন্ডি থানার বড়বাবুও ছিলেন। আমাদের কাছে এসে তিনি বললেন, থ্যাংক ইউ মিস্টার বরুণ সেনগুপ্ত, ক্রিমিনালটাকে অনেক দিন ধরে খুঁজছিলাম। এই লোকটা আর তার বাবা মিলে মালগাড়ির বগি সমেত চুরি করে বগির ভেতর থাকা সমস্ত মাল নিয়ে হাওয়া হয়ে যেত। আসুন দেখাচ্ছি আজ কি নিয়ে পালাচ্ছিল। আমরা সবাই মিলে তার পিছন পিছন চলতে লাগলাম। উনি বললেন, আদিবাসী মানুষদের নানা রকম ভয় দেখিয়ে লোকটা দল তৈরি করেছিল। রেল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে তার দলবল নিয়ে এই মালগাড়ির বগি লুট করার কাজটা করতো শুনেছি। তবে কখন এই কাজটা করতো সে সময়টা জানতাম না। তাছাড়া আশেপাশে যেভাবে এরা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল তাতে অনেকেই এদিকটা আসতো না। আসলে মালগাড়ির হদিশটা তারা কখনোই পায়নি। একজন অফিসার মালগাড়ির সিল করা দরজাটা হাত দিয়ে সামান্য ফাঁক করে দেখে বলল, মহুয়া ফুলের বস্তা আছে স্যার। হ্যাঁ বেশ, এখন রেল পুলিশকে খবরটা জানাতে হবে আর ক্রিমিনালটাকে ওদের হাতে দিয়ে দিতে হবে। চলো দেখা যাক। আপনারা কি এখানে বেড়াতে এসেছিলেন নাকি? হ্যাঁ, আসলে গতকাল রাতে পথ ভুল করে এখানে চলে এসেছিলাম, তখনই এই অদ্ভুতুরে ব্যাপারটাকে দেখতে পেয়ে সন্দেহ হয়, তাই আপনাদের দ্বারস্থ হয়েছিলাম। আর হ্যাঁ, ওদের মধ্যে আর একজনকে আমার গাড়িতে আটকে রেখেছি, যিনি এই দলকে লাইন ক্লিয়ার আছে কিনা দেখাতো, মানে আশেপাশে লোকজন আছে কিনা সেটা হ্যারিকেনের ইশারায় জানাতো। কেউ এখানে এসে গেলে দলের লোকগুলো ওই রকম মরণ কান্না কেঁদে ভয় দেখাতো আর বগিটাকে সবাই মিলে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যেত। চলুন ওনাকে দেখছি। এরপর আমরা সবাই গাড়িতে ফিরে এলাম। আমাদের গাড়িতে আটকে রাখা বৃদ্ধ লোকটিকে পুলিশের হাতে তুলে দিলাম। পুলিশ ভ্যান বিধু মান্ডি আর বৃদ্ধটিকে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে চলে গেল। আমরা গাড়িতে উঠে পড়লাম। সুদীপ্তকে বললাম, হিরে ফুত দেখলি? সুদীপ্ত হেসে বলল, ভাবতেই পারেনি যে এখানে এমন কিছু একটা ঘটে। তবে ভূত বলেছে কিছু আছে সেটা তুই না মানিস আমি মানি। এই সেবার আমার মামার বাড়িতে। মন্টু তুই চুপ করবি না আমার হাতে গাঁটটা খাবি? হ্যাঁ কোনটা? আমরা সকলে হো করে হেসে উঠলাম। আমাদের গাড়িটা ছেড়ে দিল। রাতেই আমরা পুরুলিয়া শহর থেকে ফিরে এলাম। সেখানে একটা হোটেলে সবাই মিলে থেকে গেলাম। পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের ভ্রমণ। পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, চড়িদা গ্রাম, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, কোনোটাই বাদ গেল না। আর হ্যাঁ, সেই নরসিংহীর সোনার মুখোশটা জ্যাঠামশাই নিজের সংগ্রহশালায় রেখে দিয়েছিলেন। ভদ্রলোক রোজ সকালে নাকি মুখোশটাকে একবার করে দেখে আর মরার হাত থেকে যে এইবার ফিরে এসেছেন সেটা মনে করে। এখন আর তেমন না বলে বাড়ির বাইরে তিনি যান না। তিনি আমার বাড়িতে আবার মাঝে মধ্যে এসে ঢু দিয়ে গল্প টল্প করে যান। তবে তিনি কিন্তু তাজ্জব একটা লোক, ওনাকে বোঝা বড়ই মুশকিল। কখন আবার বাড়ি ছেড়ে হুট করে পালিয়ে যাবে তার ঠিক নেই, আর আমার তখন আবারও ছুটতে হবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক তন্ময় মুখার্জির লেখা মাঠা বুড়ুর মুখোশ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। বিশেষ সহযোগিতায় আজকে আমরা পেয়েছি মিডনাইট হরর স্টেশন থেকে শায়ক আমানকে, অনেক ধন্যবাদ তাকে। গল্পটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবাঞ্জন, বুবাই, পিনাকি, সৌরভ, রমাকান্ত, ইন্দ্রনীল, মৌমিতা, সুমিত, পলাশ এবং ঋতুদীপ। পরিচালনায় প্রাহি, শব্দ সংযোজন শুভজিৎ, সমগ্র পরিবেশনা প্রযোজনা এবং আবহ নির্মাণে আমি রাকিব। এই সুন্দর প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী নিবেদনে। শুভরাত্রি।